زندگی وقتی زندگی ہے اور یہ زندگی کتنی ہے ہم میں سے کسی ایک کو بھی علم نہیں ہے, کب پوری ہو جائے گی اور ہم میں سے ہر ایک کب یہاں سے آخر کی طرف منتقل ہو جائے گا, ہم میں سے کسی ایک کو اس کا علم نہیں ہے اور نہ اللہ نے کسی کو علم دیا ہے. باقی ہے یہ زندگی وقتی, ایک دن یہ پوری ہو جائے گی اور پھر انسان اس دنیا کو چھوڑ کر آخرت کی طرف منتقل ہو جائے گا, اور آخرت کی زندگی ابدی زندگی ہے جہاں کبھی انسان کو موت نہیں آئے گی, ہر انسان ہمیشہ ہمیشہ کے لیے اس زندگی میں باقی رہے گا اور ہمیشہ ہمیشہ کے لیے آخرت کی زندگی ہوگی. احمد صلی اللہ علیہ رسول کریم, اما بعد, بھائی محترم دوست اور بزرگ, বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সাময়িক সময়ের জন্য পাঠাইছেন, আর এই দুনিয়ার জিন্দগিটাই হইল অত্যন্ত অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য. কেউ এটা বলে না অথবা কেউ এটা জানে না যে আমি এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব, কেননা আল্লাহ তাআলা কাউকে এই এলেম দেন নেই যে কখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, এই খবর কারো কাছে নাই. তো আল্লাহ তাআলা অত্যন্ত অল্প সময়ের জন্য এখানে পাঠাইছেন, আর কখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে এইটার এলেম আল্লাহ তাআলা কারো কাছে দেন নেই, অল্প সময়ের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন. বাকি হইল যে এই দুনিয়ার জিন্দেগি তো একদিন পুরা হয়ে যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতে যাইতে হবে. তো দুনিয়ার জিন্দগিটাকে যেরকম আল্লাহ তাআলা সাময়িক করছেন, অল্প সময়ের করছেন, আর কখন এখান থেকে বিদায় নিবে এটার খবর কাউকে দেন নাই, আখিরাতের জিন্দগিটা মুহতারাম দোস্ত আর বুজুর্গ ঠিক এরকমই অনন্তকালের জন্য আল্লাহ তাআলা করছেন. আর বলেন যে একজন মানুষ আখিরাতে যাওয়ার পরে অনন্তকাল তাকে সেখানে থাকতে হবে, আর তার জিন্দগি অনন্তকালের জন্য হবে, আখেরাতে কোনো দিন শেষ হবে না. আর বলেন যে ওই আখেরাতে যাওয়ার পরে আর মৌত আসবে না. আখেরাত কে বাদী জিন্দগি বানানে কে লিয়ে আর ওয়াহ কি হামেশা হামেশা কি কামিয়াবি হাসিল করনে কে লিয়ে আল্লাহ নে ইয়ে দুনিয়া কি জিন্দগি দি হ্যায়. ইস দুনিয়া কি জিন্দগি মে ইনসান اپنی آخرت کو بنا کر جائے گا تو یہ ہمیشہ ہمیشہ کے لیے کامیاب ہو جائے گا, اور اگر اس نے اس دنیا کی زندگی میں آخرت کو سامنے رکھ کر زندگی نہیں گزاری تو یہ ہمیشہ ہمیشہ کے لیے ناکام ہو جائے گا. اس لیے کہ میرے بھائیو, آخرت کی زندگی بنانے کے لیے کوئی دوسری زندگی نہیں ہے, یہی دنیا کی وقتی زندگی جو اللہ نے ہمیں دے رکھی ہے, اور جو کچھ دنیا میں اللہ نے ہمارے لیے پیدا کیا ہے اسی میں رہ کر آخرت کی ابدی زندگی کو انسان کو بنانا ہے, اور آخرت کی ابدی زندگی کے بننے کا تعلق دنیا کا ملک و مال نہیں ہے اور دنیا کی یہ چیزیں نہیں ہیں. اس کے لیے اللہ تعالی شانہ نے انبیاء علیہ الصلوۃ والسلام کو اس حقیقت سمجھانے کے لیے اللہ نے نبیوں کو بھیجا کہ آخرت کی ابدی زندگی کے بننے کا تعلق نہ ملک سے ہے, نہ مال سے ہے, نہ طاقت سے ہے, نہ قوت سے ہے, نہ شریعت سے ہے, بلکہ آخرت کی ابدی زندگی کے بننے کا تعلق انسان کے جسم سے نکلنے والے اعمال سے ہے. انسان اور اعمال یہ دو بنیادیں ہیں آخرت کی ابدی زندگی بننے کے لیے, ایمان اور اعمال صالحہ نیک عمل. یعنی آدمی اپنی زندگی کے ہر عمل میں اللہ کی مرضی کو سامنے رکھ کر اس عمل کو کرے کہ اللہ اس عمل کو کس طریقے پر کرنے سے راضی ہوتا ہے, اس کو سامنے رکھ کر زندگی گزارے. یہ میرے دوستو آخر کی ابدی زندگی کے بننے کی بنیادیں ہیں. تو محترم دوست اور بزرگو, بولتے ہیں کہ اللہ تعالی ہمادر کے ای دنیا زندگی جے سمائے دیسن, এটা হইল আখেরাতের তৈয়ারির জন্য, আখেরাতের তৈয়ারির জন্য এই দুনিয়ার এই জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন. আর সাথে সাথে মোহতারাম দোস্তার বুজুর্গ, যদি দুনিয়াতে আখেরাতে তৈয়ারি করে সে যাইতে পারে তাহলে তো আখেরাতে সে অনন্তকালের জন্য কামিয়াব হয়ে যাবে, আর যদি এই দুনিয়ার জিন্দগিকে সে আখেরাতের কামিয়াবির জন্য মেহনত না করে আর আখেরাতের কামিয়াবির জন্য যে আমলগুলো এটা না পুরা করে তো আখেরাতে সে অনন্তকাল নাকাম হয়ে যাবে। আখেরাতের কামিয়াবির জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দগি দিচ্ছেন, আর বলেন যে আখেরাতের নাকামি থেকে বাঁচবার জন্যই দুনিয়ার জিন্দগিকে সহিভাবে ব্যবহার করতে বলছেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন এই কথা যে আখেরাতের তৈয়ারির জন্য অন্য কোনো আর জিন্দগি নাই, এই দুনিয়ার জিন্দগি হইল আখেরাতের তৈয়ারির জিন্দগি। দ্বিতীয় হইল মোহতারাম দোস্তার বুজুর্গ এই কথাটাকে বুঝাইবার জন্যই যে আখেরাতের জিন্দগি অনন্তকালের জিন্দগি এবং আখেরাতের কামিয়াবি নির্ভর করে দুনিয়ার জিন্দগির উপরে, এই কথাটাকে বুঝাইবার জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেহেতু মোহতারাম দোস্তার বুজুর্গ দুনিয়ার কোন মাল আর মুল্ক, চিজ আর আসবাব, দুনিয়ার কোন জিনিসের সাথে মানুষের আখেরাতের কামিয়াবির সম্পর্ক আল্লাহ তাআলা রাখেন নাই, আর আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম এসে এই কথাই মানুষকে বুঝাইতেন যে মানুষের আখেরাতের কামিয়াবির জন্য সবচেয়ে বড় মাধ্যম হইল মানুষের শরীর থেকে যে আমাল বাইর হয় নেক আমল, অর্থাৎ ইমান এবং আমল এই দুইটা জিনিসই হইল আখেরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো নবীরা মানুষের ময়দানের মধ্যে এসে, আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম মানুষের ময়দানের মধ্যে এসে এই কথাই বুঝাইছেন যে দেখো তোমাদের পরবর্তী জিন্দগি যে আখেরাতের জিন্দগি, এই জিন্দগির কামিয়াবির জন্য না মুল্ক আর মালের শর্ত আছে, না সংখ্যাধিক্যের শর্ত আছে, না দুনিয়াবি কোনো পদ আর পোস্টের শর্ত আছে। আখেরাতের কামিয়াবির জন্য তো শর্ত হইল যে তোমাদের শরীরের আমলগুলোকে সহি করতে হবে আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। এই ইমান এবং আমাল সালিহা এই দুইটাই হইল আখেরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো মোহতারাম দোস্তার বুজুর্গ এই ইমান এবং আমল সালিহাকে করবার জায়গাই হইল এই দুনিয়া, আর এই দুনিয়ার জিন্দগি যদি এই দুই জিনিসের উপরে উঠে, ইমানের উপরে এবং আমালের সালেহার উপরে, তো এই ব্যক্তির জন্য আখেরাতে অনন্তকালের কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিউকি আখরি নবী হ্যায়, আপকে বাদ কোই নবী দুনিয়া মে নেই যায়েঙ্গে, ইসলিয়ে আল্লাহ তাআলা শানুহ কি তরফ সে পুরি উম্মত কে উপর এক দূসরি জিম্মেদারি ইয়ে হ্যায় কে উম্মত কা হর ফর্দ ইস মুবারক জিন্দগি ইয়ানি ঈমান ওর আমাল সালেহা ওয়ালি জিন্দগি আপনে অন্দর ইখতিয়ার করতে হুয়ে কিয়ামত তক কে আনে ওয়ালে তমাম ইনসানো তক আল্লাহ কে প্যারে নবী কা ইয়ে পেগাম ওর আল্লাহ কে প্যারে নবী কি ইয়ে দাওয়াত দুনিয়া কে হর ইনসান তক পৌঁছানে কা জিম্মেদার হ্যায় কি দুনিয়া কে হর ইনসান মে ঈমান ওর আমাল সালেহা ওয়ালি জিন্দগি কেসে আ যায় ইসকি জো মেহনত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি জিন্দগি মে ইস উম্মত কো করকে বতায়া ওর ইস মেহনত কে লিয়ে জো কুরবানি দেনা হ্যায় ও কুরবানি দেকর আপনে বতায়া ওর আপকে সাহাবা কো উসি কুরবানি পর আপনে উঠায়া ওর সাহাবা নে উস কুরবানি কে সাথ ইস মেহনত কো জিন্দগি মে ইখতিয়ার কিয়া আর দুনিয়া কে ইনসানো তক আল্লাহ কে দীন কো পৌঁছানে কে লিয়ে জানি মালি কুরবানিয়া দিতে হুয়ে ইস দীন কো খুদা কি মখলুক তক পৌঁছায়া ইয়ে দূসরি জিম্মেদারি হর ফর্দ উম্মত কে জিম্মে হ্যায় ঈমান বানানা আমাল সহি করনা আর প্যারে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে পেগাম কো আর আপকে দীন কো আর আপ ওয়ালি দাওয়াত কো পুরি দুনিয়া কে ইনসানো মে জিন্দা করনা হর ফর্দ উম্মত কি জিম্মেদারি হ্যায়। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন এই কথা, যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ইমান এবং আমালে সালেহাকে জিন্দগির মধ্যে আনার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতটা করছেন, যে এই মেহনতের জন্য কুরবানিটা করছেন মানুষের জিন্দগির মধ্যে যাতে করে ইমান এবং আমাল সালেহা জিন্দা হয়ে যায়, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গামকে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ফিরবে, মানুষের কাছে পৌঁছাইবে এবং মানুষের জিন্দগির মধ্যে এই দুই জিনিসকে জিন্দা করবার জন্য চেষ্টা আর কোশেস করবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। একদিকে যেরকম নিজেরা ইমান এবং আমালের সালেহার উপরে উঠবেন, আর একদিকে এরকম এই জিম্মাদারিকে আদায় করবার জন্য যে কুরবানি সাহাবায়ে কেরামের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করায় নিছেন এবং নিজে যে কুরবানি করে সাহাবায়ে কেরামকে দেখাইছেন যে মানুষের কাছে ইমান এবং আমলে সলেহের এই পয়গামকে পৌঁছাইবার জন্য ওই একই মেহনত এই উম্মতের হর ফর্জ প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা দিয়ে দিছেন। একদিকে ইমানের উপরে আমলে সলেহার উপরে নিজেকে আনা, আর একদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা ছিল, শেষ নবী হওয়ার কারণে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি এই পয়গামকে নিয়ে চেষ্টা আর কুরবানি করবে, আল্লাহর রাস্তায় ফিরবে, মানুষের কাছে পৌঁছাইবে, এই পয়গাম পৌঁছানোর জন্য যে দায়িত্ব এই দায়িত্বটাও প্রত্যেক ব্যক্তির উপরে। মেরে ভাই, সবচেয়ে পেড়ে বুনিয়াদি বাত তো ইয়ে হ্যাঁ কি হম আপনি ঈমান কো মেহনত করকে ঈমান বানায়ে, ইসলিয়ে কি জো ঈমান হামারে পাস হে ঈমান হমে মুসলমান কে ঘর মে পেদা হোনে কি বুনিয়াদ পর মিলা হে অর জিস ঈমান কা মুতালবা আল্লাহ কি তরফ সে হে ও ঈমান জো সাহাবা কে পাস থা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ اللہ کی طرف سے یہ ہر فرد امت سے اس کا مطالبہ ہے کہ وہ ایمان اپنی زندگی میں محنت کر کے حاصل کرو جو ایمان حضرات صحابہ رضی اللہ عنہم اجمعین نے محنت کر کے بنایا تھا۔ وہ ایمان ایمان بالغیب ہے، وہ ایمان اللہ کی قدرت پر ایمان لانا ہے، وہ ایمان اللہ کا نظام غیبی جو ہے اس پر ایمان لانا ہے، وہ ایمان فرشتوں پر ایمان لانا، اللہ کی کتابوں پر ایمان لانا اور اللہ کی تقدیر پر ایمان لانا، آخرت پر ایمان لانا اور یقین لانا، یقین کرنا۔ یہ میرے دوستو وہ ایمان بالغیب ہے، جس ایمان بالغیب پر صحابہ نے محنت کر کے اپنی دل کی گہرائیوں میں اس یقین کو اتارا تھا اور اس یقین کو اتار کر زندگی گزارتے تھے۔ وہ آج وہ یقین صادق اور وہ ایمان حقیقی، جو ایمان حقیقی کا مطالبہ اللہ کی طرف ہم سے ہے، ہم نے محنت کر کے اپنی زندگی میں حاصل نہیں کیا، آج اس بات کو اور امت سے کہا جا رہا ہے کہ محنت کر کے اپنی اس ایمان کو حاصل کیا جائے جس ایمان کو صحابہ نے بڑی محنت کے بعد، قربانیوں کے بعد محنت جس ایمان کو حاصل کیا تھا، اور اس ایمان کے حاصل ہونے کے بعد حضرات صحابہ رضی اللہ عنہم اجمعین کو اللہ کے ہر حکم کو پورا کرنا آسان ہو گیا تھا۔ اللہ کا ہر حکم جس حال میں جہاں کہیں اللہ کا حکم آیا صحابہ نے اس کو پورا کیا ہے، کیوں کہ ایمان کی وہ طاقت جو ایمان کی طاقت انسان کو اللہ کے احکام پر چلاتی ہے اور خدا کے احکام کو پورا کرنا آسان کر دیتی ہے، وہ ایمان صحابہ نے مکی زندگی میں 13 سال مکی زندگی میں ایمان پر محنت تھی اور ایمان کے لیے قربانیاں دینا تھا، اپنے حالات سے دوچار ہو کر ہر لائن کی قربانی دے کر ایمان کو صحابہ نے ایمان کی دعوت دے کر اور لوگوں میں چل پھر کر اسی کو کہتے ہوئے اللہ سے ہوتا ہے، اللہ کے غیر سے نہیں ہوتا، ایک اللہ ہی سے سب کچھ ہو رہا ہے، اللہ ہی کی ذات سب کچھ ہے، باقی اللہ کے سوا جو کچھ ہے یہ کچھ بھی نہیں ہے، اللہ کا حکم، اللہ کا امر، اللہ کا چاہنا یہ اصل ہے۔ صحابہ رضی اللہ اجمعین نے مکی زندگی میں ایمان کے حلقوں میں بیٹھ کر اور ایمان کی دعوت دے کر اللہ سے ہونے کو کہا، اللہ سے ہونے کو سنا اور اللہ ہی کی قدرت کو سوچا اور اس کی محنت کرتے ہوئے اپنی دل کی گہرائیوں میں اس ایمان کی حقیقت کو اتارا تھا، جس کی بنیاد پر ہجرت کے بعد اللہ کی طرف سے جتنے احکام آئے اور ہجرت سے پہلے جو نماز کا حکم خدا کا آیا، ان تمام احکام کو پورا کرنا آسان ہوتا چلا گیا, اور جتنا صحابہ نے اپنی زندگی کو خدا کے احکام پر ڈالنا شروع کیا اللہ کی طرف سے ان کے ساتھ اللہ کی مددیں اور اللہ کی تائید اور خدا کا غیبی نظام صحابہ کی موافقت میں ہوتا چلا گیا, جس کی بنیاد پر یہ دنیا میں بھی کامیاب ہو گئے اور آخر کی اپنی زندگی میں بھی اللہ نے ان کو کامیاب فرما دیا. تو محترم دوست اور بزرگوں বলতেছেন এই কথা, এই জন্য ইমানকে হাসিল করবার মেহনত করতে হবে. আজকে আমাদের কাছে যে ইমান আছে সেটা তো হইল যে মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে ওই ইমান আজকে আমাদের দিলের মধ্যে আছে. কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে ইমানটা চাইতেছেন সেটা হইল ইমানে মতলুব. ওই ইমান, যে ইমানটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন, ওই ইমানটা হইল যে ইমান সাহাবায়ে কেরামের কাছে ছিল. এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াইজা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস. এই নাসের দ্বারা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বুঝাইছেন. তো এই জন্য বলেন যে ওই রকম ইমান আল্লাহ তাআলা আমাদেরকে আনতে বলছেন, যে ইমানটা সাহাবায়ে কেরামের কাছে ছিল. আজকে মুসলমান হওয়ার কারণে, পারিবারিক সূত্রে মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার কারণে যে ইমানটা আমাদের কাছে আছে, এইটার পরিবর্তে সাহাবায়ে কেরাম যে মেহনত করে ইমানকে অর্জন করছিলেন, ওই ইমান আনবার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছেন. তো মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবায়ে কেরাম ওই ইমান কিভাবে তাদের দিলের মধ্যে আনছিলেন? এক তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ পাকের বরাত এবং গরাইয়ের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা এবং গায়েবী নিজামের কথা, যেগুলো অদৃশ্যের মধ্যে রয়ে গেছে, যে আল্লাহ পাকের ফেরেশতাদের নিজাম, যে এরকম ভাবে তকবীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে, মৌতের পরে দোবারা জিন্দা হওয়ার কথা, আর বলেন যে এরকম ভাবে আসমান থেকে যে সমস্ত কেতাবকে আল্লাহ তাআলা নাজিল করছেন এটার উপরে বিশ্বাস, আর সাথে সাথে বলেন যে সমস্ত নবীদেরকে এবং রসুলদেরকে যে আল্লাহ তাআলা পাঠাইছেন এটার উপরে বিশ্বাস, যে সমস্ত গায়েবের জিনিসের খবর আল্লাহ তাআলা দিতেন এটার উপরে বিশ্বাস সাহাবায়ে কেরাম করতেন, মেহনত করে এই বিশ্বাসটাকে অর্জন করছিলেন. তো বলেন যে ওই বিশ্বাসটা আমাদের দিলের মধ্যে অর্জন করতে হবে, ওই ইয়াকিন আমাদের দিলের মধ্যে হাসিল করতে হবে. তো মোহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে যখন গায়েবের ইয়াকিন মজবুত হয়ে যায় এবং আল্লাহ পাক সব কিছু করনেওয়ালি জাত এই কথার বিশ্বাস যখন দিলের মধ্যে জমে যায়, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ পাকের হুকুমগুলো পুরা করাও সহজ হয়ে যায়, আসান হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠা তখন মানুষের জন্য সহজ হয়ে যায়. এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা মক্কা মুকাররমার ১৩ বছরের জিন্দেগি ইমানের মেহনতের উপরে কাটাইছেন আর ইমানের জন্য কষ্ট করতেন, কুরবানি করতেন, ইমানের দাওয়াত একে অপরকে দিতেন, আর বলেন যে এরকম ভাবে ইমানের মজলিস কায়েম করতেন, ইমানের কথা একে অপরকে বলতেন, আর বলেন যে এরকম ভাবে এই মেহনতটা পুরা হওয়ার পরে শরীয়তের যে হুকুম আহকামাত নাজিল হয়েছে হিজরতের পরে মদিনা মুনাওয়ারার জিন্দেগিতে, অথবা হিজরতের আগে যে নামাজের হুকুম নাজিল হয়েছে, এই সমস্ত হুকুম আহকামাতের উপরে ওঠা সাহাবায়ে কেরামের জন্য সহজ হয়ে গেছে. তো মোহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে এই ইমানকে জমাইবার জন্য ইমানের দাওয়াত, আল্লাহ পাকের বরাতের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা এবং আল্লাহ পাক যে সব কিছু করনেওয়ালি জাত এই গায়েবের কথাকে বারবার বলা, এই দাওয়াতের মাধ্যমে এবং এই দাওয়াতের রাস্তার মধ্যে যে কুরবানি হয়েছে ইমানকে কবুল করার কারণে, এই কুরবানির মাধ্যমে সাহাবায়ে কেরাম দিলের মধ্যে ইমানকে জমাইছিলেন. আর বলেন যে এই ইমানের লাইনে মেহনত হইতে হইতে যখন এক স্তর পর্যন্ত ইমান ওনাদের পৌঁছে, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আহকামাত নাজিল হওয়া শুরু হয়েছে, একের পর এক হুকুম নাজিল হওয়া শুরু হয়েছে, আর যখন এই হুকুমগুলোকে ওনারা জিন্দেগির মধ্যে যে এরকম ভাবে জিন্দা করছেন আর এই হুকুমগুলোকে জিন্দেগির মধ্যে পুরা করছেন, তো আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের ওয়াদাগুলোকেও পুরা করা শুরু করছেন, আর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য, মদদ, নুসরত এই সব কিছু ওনাদের জিন্দেগির মধ্যে আসা শুরু হয়ে গেছে. তো একদিকে ওনারা কুরবানির মাধ্যমে ইমান বানাইছেন, আর এই ইমানের মাধ্যমে ওনাদের জিন্দগির মধ্যে আল্লাহ পাকের হুকুম আহকামাতগুলো, দিনের সমস্ত হুকুম আহকামাতগুলো জিন্দা হয়েছে, আর একদিকে এই হুকুম আহকামাত জিন্দা হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাদের উপরে সাহায্য আর মদদের দরজাও খুলছে. আর এর মাধ্যমে মোহতারাম দোস্ত আর বুজুর্গ দুনিয়ার আখিরাতে আল্লাহ পাক ওনাদেরকে কামিয়াব করে দিয়েছেন। এই ইমান আর আমালের মাধ্যমে দুনিয়ার জিন্দগিতে ওনারা কামিয়াব হয়েছেন, আখিরাতের জিন্দগিতেও আল্লাহ তালা ওনাদেরকে কামিয়াব করে দিয়েছেন। ইউসুনা পুরানো সে হজরত মৌলানা ইউসুজা নবরুল্লাহ বরকত ফরমায়া করতে থে কি জো ঈমান হমারে পাশ ইস বক্ত হো তো মুসলমান কে ঘর মে হম পেদা হুয়ে ইসকি ওজে সে ইয়ে ঈমান হমারে পাশ হ্যাঁ জো ঈমান হমে পুতো কি ওর পত্থরো কি পূজা করনে সে হমে বচা রা হ্যায় ইয়ে তো ক্যোকি মুসলমান কে ঘর মে পেদা হো গে ইস বুনিয়াদ পে ইয়ে ঈমান হমে মিলা হ্যায় ورنہ اگر خدا نہ خواستہ کوئی کسی اور کے گھر میں مشرک کے گھر میں پیدا ہوتے تو ہم ان کے ساتھ ہوتے لیکن مسلمان کے گھر میں جنم ملا جس کی بنیاد پر یہ ایمان کا یہ درجہ جو ہمیں بتوں کے اور پتھروں کی اور خدا کے غیر کی پوجا کرنے سے ہمیں روک رہا ہے لیکن وہ ایمان جو ایمان ہمیں اللہ کے احکام پر کھڑا کر دے اور جو ایمان ہمیں اللہ کے حکموں کے خلاف جو ہماری خواہشات ہیں جن خواہشات پر انسان زندگی گزار رہا ہے ان خواہشات سے ہٹا کر اللہ کی طاعت پر ہمیں ڈال دے وہ ایمان تو محنت کرنے سے بنتا ہے اور وہ ایمان کے لیے بڑی قربانی دینی پڑتی ہے اور اس ایمان کو حاصل کرنے کے لیے صحابہ کی طرح ایمان کی وہ دعوت جس دعوت کو صحابہ نے حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت میں رہ کر سیکھا تھا اس دعوت کی محنت کے ذریعے وہ ایمان حاصل ہوتا ہے اور اس دعوت کے راہ میں جیسے صحابہ نے ہر چیز کو قربان کر کے اللہ کے دین کی دعوت میں اپنی جان اور مال کو کھپایا ایسے ہم اور آپ بھی جب دعوت کی اس راہ میں اس راہ میں ایمان کی راہ میں جو جو اسباب اور جو جو چیزیں ہماری ایمان کی راہ میں رکاوٹ بن رہی ہیں اور ہمارے ایمان کو ہمارا ایمان کمزور ہو رہا ہے اور ہم دنیا کی ظاہری چیزوں کو دیکھ کر جو متاثر ہو رہے ہیں اس کا تاثر نکالنے کے لیے ہر وہ چیز جو اللہ اور ہمارے درمیان میں رکاوٹ بنی ہوئی ہے اسے نسبت خداوندی پر چھوڑ کر صحابہ کی طرح نسبت خداوندی پر اور اللہ کے دین کی دعوت کے لیے ان چیزوں کو جتنا ہم قربان کر کے اللہ کی راہ میں نکل کر اللہ ہی سے ہونے کو بولیں گے اور اللہ ہی کی ذات سب کچھ ہے اس کو جتنا ہم کہیں گے اور سنیں گے اور اس کو پھر ہم چونکہ اللہ کے نبی کے امتی ہیں لہذا دنیا کے تمام انسانوں کی نیت بنا کر کہ اللہ تعالی شان ہو ہمیں بھی وہ ایمان مکتوب عطا فرما دے اور اللہ تعالی شان ہو دنیا کے تمام انسانوں کے دلوں میں اللہ وہ ایمان کا نور انہیں عطا فرما دے اس کی نیت کر کے اس یقین کے ساتھ کہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کو اللہ نے قیامت تک کے آنے والے انسانوں کے لیے آخری نبی بنا کر بھیجا ہے لہذا آپ کو جو محنت اللہ نے عطا فرمائی ہے وہ پورے عالم کے انسانوں پر اثر ڈالنے والی ہے اور اس کا اثر پورے عالم کے انسانوں پر ہوگا بشرطے کہ ہم پورے عالم کے انسانوں کی نیت بنا کر اپنی ذات سے لے کر اپنے بال بچے اپنا خاندان اپنا ملک اور پورے عالم کا ایک ایک انسان اس کی نیت بنا کر ہم جہاں بھی رہ کر اس دین کی دعوت کو ایمان کی دعوت کو نیت اس نیت اس یقین کے ساتھ اور اس نیت کے ساتھ دیتے رہیں گے تو اللہ تعالی شان ہو اپنی قدرت کاملہ سے ہمیں بھی وہ ایمان کی حقیقت عطا فرماوے گا ہمارے گھر میں ہمارے بال بچوں میں اور ہمارے شہر میں اور پورے ملک میں جب ہم اس دعوت کو لے کر چل پھٹ کر محنت کرتے رہیں گے اور پورے عالم میں اپنی استطاعت کے اعتبار سے ہم محنت کا میدان قائم کریں گے اور پھر اللہ تعالی شانوں سے اپنے لیے اور پورے عالم کے انسانوں کے لیے ہدایت مانگیں گے تو اللہ تعالی شانوں اپنی قدرت سے ہمیں اور پورے انسانوں کے لیے হিদায়ত কি রাহ খোলেঙ্গে। মহতরম দোস্তার বুজুর্গ বলতেছেন যে বড়দের কাছে এটা শুনছি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা ফরমাইছেন যে আজকে আমাদের কাছে যে ইমানটা আছে এইটা মুসলমান হওয়ার কারণে এবং মুসলমানদের পারিবারিক সূত্রে মুসলমান পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে ওই ইমানটা আজকে আমাদের দিলের মধ্যে আছে। আর বলেন যে এখানে জন্মাইবার কারণে যে ইমান দিলের মধ্যে আছে এটা তো ওই পারিবারিক সূত্রে ওই মুসলমানদের পরিবেশের মধ্যে থাকার কারণে তার দিলের মধ্যে আছে, না হলে যদি কাফের মুশরিকের পরিবারের মধ্যে তার জন্ম হইত তাহলে তো ওই মূর্তি আর এরকম ভাবে পাথরের মূর্তির পূজা করেই তার জিন্দগি কেটে যেত। কিন্তু মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে যে ইমান তার দিলের মধ্যে আছে এই ইমান তো তাকে আল্লাহ পাকের হুকুমের উপরে তার খাহেশাতের মোকাবেলায় তার মনের চাহিদার বিপরীত আল্লাহ পাকের হুকুমকে পুরা করাইবার ক্ষমতা রাখে না। কিন্তু যে ইমান মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠাবে এবং দিনের উপরে চালাইবে ওই ইমানকে হাসিল করবার জন্য তো মেহনতের প্রয়োজন, ওই ইমান তো মেহনতের দ্বারা হাসিল হবে। আর বলেন যে ওই ইমানটা সাহাবায়ে কেরাম মেহনত করে হাসিল করছিলেন, যে ইমান সাহাবায়ে কেরামকে খায়েশাতের মোকাবেলায় নিজের মনের চাহিদা এবং ইচ্ছার বিপরীতে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠাইছে এবং দুনিয়ার কোন জিনিস থেকে প্রভাবিত না হয়ে একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে আল্লাহ পাকের হুকুমকে পুরা করে জিন্দগি কাটাইবার উপরে ওনাদেরকে উঠাইছে। এই মেহনত তো সাহাবায়ে কেরাম করবার কারণে ওনাদের দিলের মধ্যে ওই ইমান আসছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হুকুম হইল যে আমরা ওই ইমানটাকে অর্জন করবার জন্য মেহনত করব, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন মেহনত করতেন। আর ওই একই তর্জ তরিকার উপরে, ওই একই নিয়মের উপরে, যেই নিয়মে সাহাবায়ে কেরাম ইমানের মেহনত করতেন, ইমানের দাওয়াত দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেহনতের উপরে ওনাদেরকে উঠাইছেন, ওই একই মেহনতের উপরে আমাদের দিলের মধ্যে ওই ইমান বনবে যেটাকে ইমানে মতলুব বলে, যে ইমানটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন। আর বলেন যে ওই ইমান দিলের মধ্যে আসবার জন্য এক তো হইল যে গায়েবের কথা বলতে হবে, অদৃশ্যের কথা যেটা আমরা দেখি না আমাদের নজরের বাইরে রয়ে গেছে একদিকে তো এই কথা বলতে হবে, আর একটা হইল এই গায়েবের কথা শুনতে হবে। আর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বলেন যে ওই ইমানের ওই কথাকে, ইমানের ওই কথা যেটা আমরা বলছি এবং শুনছি, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই পয়গাম নিয়ে যে এরকম ভাবে পুরা দুনিয়ার নিয়ত বানায় যে এক এক ব্যক্তির কাছে যাইতে হবে, সমঝাইতে হবে, বুঝাইতে হবে এবং এই পয়গামকে পৌঁছাইতে হবে। উনি বলেন যে এরকম ভাবে সাহাবায়ে কেরামের তরতিব যেটা ছিল, এক তো ওনারা যেরকম ইমানের কথা বলতেন শুনতেন, সাথে সাথে দুনিয়ার অন্য কোন জিনিস থেকে প্রভাবিত না হয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে, এই ইমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে আল্লাহ পাকের এই বরত্বের দাওয়াত নিয়ে যে ওনারা দুনিয়ার কোনায় কোনায় ফিরতেন ওই একই নিয়মের উপরে, যখন মহতরাম দোস্তার বুজুর্গ আবার ইমানের দাওয়াত হবে এবং পুরা দুনিয়ার সমস্ত মানুষ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নিয়তকে বানায়, যখন মহতরাম দোস্তার বুজুর্গ যে এরকম ভাবে নিজের পরিবার, নিজের এলাকা, নিজের দেশ এবং পুরা দুনিয়ার কোনায় কোনায় যেখানে আল্লাহ তাআলা যতটুকু যে এরকম ভাবে সুযোগ দিচ্ছেন এতটুকু মেহনত যখন পুরা হবে তখন মহতরাম দোস্তার বুজুর্গ ওই ইমান দিলের মধ্যে বনতে থাকবে। আর এই ইমান দিলের মধ্যে বানাইবার জন্য তো বহুত বড় কোরবানির প্রয়োজন, নিজের মনের বিপরীত, নিজের খাহেশাতের বিপরীত, যে এরকম বাহ্যিক অবস্থার বিপরীত সমস্ত হালাতকে বরদাস্ত করতে হয়ে যে এরকম সমস্ত অবস্থাগুলোকে যা নিজের উপরে আসে এগুলোকে সহ্য করতে করতে যখন ইমানের দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে, যে এরকম ভাবে যে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে এর উপরে উঠাইবার জন্য নিয়ত করে এবং পুরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছাইবার নিয়ত করে যখন মহতরাম দোস্তার বুজুর্গ মেহনত শুরু করবে, যে নিজের পরিবারকেও সামনে রেখে, নিজের এলাকাকে সামনে রেখে, নিজের দেশকে সামনে রেখে যখন মহতরাম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরামের ওই কোরবানির উপরে মেহনত চলতে থাকবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ দিলের মধ্যে ইমান বনতে থাকবে। আর দিলের মধ্যে যখন ওই ইমান বনবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ পাকের হুকুম আহকামাতের উপরে, আল্লাহ পাক যে সমস্ত হুকুম আহকামাতকে নাজিল করছেন এইটার উপরে জিন্দেগি উঠবে এবং হেদায়েতের রাস্তার উপরে তখন সে চলতে পারবে। আর যখন হেদায়েতের রাস্তার উপরে চলতে পারবে, তখন দুনিয়ার আখেরাতে তার জন্য কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। মেরে আজিজ দোস্ত বুজুর্গ ভাইও, হামারে দিলো মে আল্লাহ কে গায়র কা তাসুর অন্দর হমে দোস্ত দাখিল হো চুকা হ্যায়। আল্লাহ কে গায়র সে জিন্দগি বননে কা ইয়াকিন দিল মে আ চুকা হ্যায়। জব তক ইয়ে আল্লাহ কা গায়র, জিস গায়র মে হম হ্যায়, চাহে ও কারোবার হো, চাহে ও আপনি তাকত ওর কুবত ও মাল পেসা কৌড়ি ওর ঠিকির ও মুল্ক হো, জিস গায়র মে জহাঁ জিস আদমি কো আল্লাহ নে জিস হাল মে রক্খা হ্যায়, জহাঁ জা রক্খা হ্যায়, ওয়াহাঁ মেহনত করতে করতে উসকে দিল মে উসকা ইয়াকিন আ গয়া হ্যায়। হম আপনি জবান সে ঈমান কা বোল তো কহতে হ্যায়, লেকিন ও জো গায়র কা ইয়াকিন অন্দর আ চুকা হ্যায় উসকো ভি ইসকে সাথ বোল দেতে হ্যায়। হম ওর আপ আপনি জবান সে কহতে হ্যায় আল্লাহ হি পালতা হ্যায়, মগর আল্লাহ হি পালতা হ্যায়, আল্লাহ হি নফা নুকসান দেতা হ্যায়, আল্লাহ হি কে হাত মে সব কুছ হ্যায়, মগর ইয়ে মগর জো হম কহ রহে হ্যায় আপনি জবান সে, ইয়ে ওই গলত ইয়াকিন জো হামারে দিল মে আয়া হ্যায়, ও ইয়াকিন হমে বুলবা রহা হ্যায়, মগর আল্লাহ হি কর রহা হ্যায়, ইয়ে তো সহি হ্যায়, লেকিন আল্লাহ হি কর রহা হ্যায়, মগর ইয়ে মগর জো হ্যায় হামারে অন্দর কে ঈমান কি বিগাড় কো বতা রহা হ্যায়। মগর কে বাদ ক্যা হ্যায়, ইস মগর কে বাদ হর আদমি জিস সবব মে লগা হুয়া হ্যায় ওর জহাঁ ইয়ে লগা হুয়া হ্যায়, জিসকা ইয়াকিন ইসকে দিল মে আয়া হুয়া হ্যায়, ও বোলনা চাহতা হ্যায় আল্লাহ হি পালতা হ্যায় মগর দুকান কে সাথ, আল্লাহ হি পালতা হ্যায় মগর বগৈর মুলাজমত কে কেসে হোগা, আল্লাহ হি পালতা হ্যায় মগর বগৈর খেতি কে কেসে হোগা, আল্লাহ হি ইজ্জত দেতা হ্যায় মগর বগৈর হুকুমত কে কেসে হোগা। ইয়ে জো জিস শোবে মে ওর জিস মখলুক মে আপনি রাত দিন খপাতা হ্যায় ওর জিসমে ইয়ে আপনি মেহনত কর রহা হ্যায়, জিসকো ইয়ে বোল রহা হ্যায়, জিসকো ইয়ে দেখ রহা হ্যায়, জিসকো ইয়ে সোচ রহা হ্যায়, জিসকো ইয়ে সুন রহা হ্যায়, জিসকা ইয়াকিন ইসকে দিল মে আয়া হুয়া হ্যায়, উসি কে সাথ ও বোল রহা হ্যায়। ওর ঈমান কা তকাজা পহলা ইয়ে হ্যায় কি জহাঁ তু হ্যায় পহলে উসকো উসকি নফি কর, জিস শোবে মে তু হ্যায় ওর জিন্দগি কে জিস জিন আসবাব মে তু চল রহা হ্যায় পহলে উসকা ইনকার কর। সাহাবা কো আল্লাহ কে নবী নে জিন পুতো কা ইয়াকিন দিল মে আয়া হুয়া থা আল্লাহ কে নবী নে সবসে পহলে উসকা ইনকার করবায়া হ্যায়, লা ইলাহা পহলে কহলবায়া হ্যায়, লা ইলাহা পহলে কহো ফির ইল্লাল্লাহ কহো, লা ইলাহা কে জরিয়ে আল্লাহ কে গায়র কো দিল সে নিকালো, আল্লাহ কা গায়র জিসকা তাসুর তুমারা দিল লিয়ে হুয়ে হ্যায়, হ্যাঁ জো জিস শোবে মে হ্যায় জিসকে পাস দুনিয়া কে জো আসবাব হ্যায় উসকা তাসুর ও দিল মে লিয়ে হুয়ে হ্যায় ওর ইসকে সাথ ও লা ইলাহা ইল্লাল্লাহ পড় রহা হ্যায়। হালাকি লা ইলাহা কা পহলা তকাজা ইয়ে হ্যায় আপনে দিল কি গহরাইয়ো সে খুদা কে গায়র কো নিকাল ওর ইল্লাল্লাহ কে জরিয়ে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কে ইয়াকিন উসকি জাত ও সিফাত কা ইয়াকিন দিল মে লা, ইয়ে পহলা মুতালবা মে দোস্তো কলমে কা হাম সবসে হ্যায় মে দোস্তো, লেকিন হামনে মেহনত করকে খুদা কে গায়র কো নাহি নিকালা। হযরত সাহাবা رضی اللہ اجمعین کو اللہ کے پیارے نبی نے ان تمام چیزوں کو چھڑوا کر اور اللہ کی توحید کی دعوت دلا کر ان کے دلوں سے سب سے پہلے ان تمام چیزوں کو نکالا اور ایک اللہ وحدہ لا شریک لہ کے یقین کو دل میں اتارا۔ بیت اللہ میں 360 بت تھے، نبی کی موجودگی میں بت ہیں، ہم اور آپ یہ کمزور ایمان والے، یہ بھی میرے دوستو اس کمزور ایمان کے ساتھ مسجد میں ایک بت کا ہونا برداشت نہیں کر سکتے۔ پیارے آقا توحید کے علم بردار، نبیوں کے سردار، وہ اپنی میں دوستو بیت اللہ میں 360 بتوں کا ہونا کیسے برداشت کرتے ہوں گے؟ آپ نے سب سے پہلے صحابہ کے دلوں سے بتوں کو نکالا، پھر ان بتوں کو بیت اللہ سے نکالا۔ ہمارا حال یہ ہے دل سے تو کچھ نکالنے تیار نہیں, باقی سب ہمارے گھر سے نکل جائے. یہ نہیں ہوگا, یہ نہیں ہوگا. وَقُلْ جَاءَ الْحَقُّ, پہلے حق کو گھر میں لا, پہلے حق کو زندگی میں لا, پہلے حق کو بال بچوں کی زندگی میں لا. جب حق آئے گا تیرے گھر سے باطل نکلے گا. جب تک حق نہیں آئے گا باطل گھر سے نہیں نکل سکتا, چاہے کچھ بھی دعوے کرتے رہو. اندھیرا گھر میں ہے, اندھیرے کو دور کرنے کا راستہ اندھیرا اندھیرا اندھیرا بولتے رہو. اندھیرا بہت ہے بہت ہے اور بڑھتا جا رہا ہے, اندھیرا ختم نہیں ہوگا. اندھیرے کو گھر سے نکالنے کا راستہ یہ ہے, فکر کر محنت کر اپنے گھر میں روشنی لے آ. جہاں روشنی لے آئے گا میرے بھیا وہیں پر تیرے گھر سے اندھیرا ختم ہو جائے گا. محنت کر کے جہاں حق لے آئے گا باطل پھیل نہیں سکتا. قرآن کا یہ فیصلہ ہے, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. باطل کو گھروں سے نکالنے کے لیے, خواہشات پرستی کی زندگی کو نکالنے کے لیے, خدا کے غیر کی غلامی کو نکالنے کے لیے سب سے پہلے ایمان پر محنت کر کے اپنی زندگی میں ایمان کی حقیقت کو لانا ہوگا, اللہ کی عبدیت کو لانا ہوگا, خدا کی طاعت پر زندگی کو لانا ہوگا. اس کے بعد ہمارے گھروں سے تمام چیزیں ختم ہوں گی. اور جس دن حق اپنی حقیقت کے ساتھ دنیا میں وجود میں آئے گا, باطل کی طاقت نہیں ہے کہ وہ حق کے سامنے کھڑا رہے. تو محترم دوست اور بزرگ بولتے تھے نہیں کتھا جے آج کے ہمارے دل دنیا جی سمست جنس دارا پربھاوت ہے এর একটা মৌলিক কারণ হইল যে মানুষ রাত আর দিন তখলুকাতের মধ্যে থেকে দুনিয়াবী চিজ আর আসবাবের মধ্যে থেকে যেই জিনিসের মধ্যে মশগুল থাকে, এইটা ব্যক্তি হোক বস্তু হোক পেশা হোক এবং তার মেহনতের জায়গা হোক, যেই জিনিসের মধ্যে সে রাত আর দিন মেহনতের মধ্যে মশগুল থাকে, ওই জিনিসের প্রভাব এবং ওই জিনিসের বিশ্বাস তার দিলের মধ্যে প্রবেশ করে. আর বলেন যে ওই জিনিসের বিশ্বাস আর প্রভাব যখন তার দিলের মধ্যে আসে তো তখন সে যে এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে যে বলে, এই কালেমাটাকে বলবার সময় এই কালেমাটার অর্থকে বলবার সময় তখন সে আল্লাহ থেকে যে হয় এই কথাটার সাথে কিন্তু শব্দটা যোগ করে দেয়. আর বলেন যে এই কিন্তু শব্দটা যে বলে সে এর পরবর্তীতে যা কিছু আছে কিন্তু পরে যে শব্দগুলো সে বলবে অথবা যে কথাগুলো সে বলবে এটা হইল তার ওই দিলের গলত একিনেরই প্রকাশ করবে সে. এই জন্য বলেন যে একটা মানুষ দুনিয়ার যে পেশার সাথে দুনিয়ার যে বস্তুর সাথে যে কোনো মখলুকাতের সাথে যে সম্পর্ক যুক্ত থাকে বলেন যে ওইটার থেকে যে হয় না এই দাওয়াত তাকে দিতে হবে. আর বলেন যে যখন এটার দাওয়াত সে দিতে থাকবে তো তখন একদিকে না হওয়ার ইকিন আল্লাহর গায়ের থেকে না হওয়ার ইকিন তার দিলের মধ্যে পয়দা হবে আর আল্লাহ পাকের থেকে হওয়ার ইকিন তার দিলের মধ্যে প্রবেশ করবে. এজন্য যখন মানুষ এই কথা বলে যে আল্লাহ পালে কিন্তু আল্লাহ তালাই ব্যবস্থা করেন, কিন্তু এই যে কিন্তু শব্দটা সে বলতেছে অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তালাই পালে কিন্তু ব্যবসা ছাড়া কিভাবে, চাকরি ছাড়া কিভাবে, দোকান ছাড়া কিভাবে, জমিন ছাড়া কিভাবে. তো এই যে কিন্তু শব্দটা যে সে বলছে এটা হইল তার রাত আর দিনের ওই মেহনত, যেই মেহনতটা গলত জিনিসের উপরে গলত বুনিয়াদের উপরে সে করছে. তো এইটাই তার দিলের মধ্যে বিশ্বাসকে নষ্ট করে দিতে, ইয়াকিনের মধ্যে বিগাড় পয়দা করে দিচ্ছে. তো মহতারাম দোস্ত আর বুজুর্গ এই জন্য উনি বলতেছেন যে ওই যে খালেস ইয়াকিন আর পরিশুদ্ধ বিশ্বাস যেটা মানুষের দিলের মধ্যে পয়দা হবে এটাকে পয়দা করবার জন্য পহেলা শর্তই হইল যে মানুষ তার যেই জিনিসের মধ্যে মজবুত থাকে এবং মখলুকাতের মধ্যে যেই জিনিসের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে গেছে, দিলের সম্পর্ক আর বিশ্বাসের সম্পর্ক কায়েম হয়েছে, মেহনত করে আগে ওই জিনিসকে দিল থেকে বাইর করে দিবে, ওই জিনিস দিল থেকে বাইর করবে. তো মহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে যদি দিল থেকে ওই জিনিসটা বাইর হয়ে যায় তো এরপরে আল্লাহ পাকের জাতের বিশ্বাস তার দিলের মধ্যে প্রবেশ করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে সাহাবায়ে কেরামকে দিয়ে যে মেহনত করায় নিছেন ইমানের লাইনে, তো বলেন যে একদিকে যেরকম আল্লাহ পাকের পরত্ব বড়াইয়ের কথা ওনারা বলতেছিলেন এবং আল্লাহ পাক থেকে সব কিছু হয় এটার দাওয়াত যেরকম একদিকে চলতেছিল, আর একদিকে মোহতারাম দোস্তার বুজুর্গ জিন্দগির প্রত্যেকটা অংশ, জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্র যেটার সাথে একটা মানুষের জিন্দগির সম্পর্ক কায়েম হয়, ওই সমস্ত জিনিসগুলো থেকেও যে হয় না এটারও এরকম দাওয়াত চলতেছিল। আর বলেন যে এই জন্যই যতক্ষণ পর্যন্ত ওই বাতিল দিল থেকে বাইর না হবে আর ওই জিনিস দিল থেকে না হটানো হবে সরানো হবে ততক্ষণ পর্যন্ত ওই তৌহিদ, আল্লাহ পাকের ওই একত্ববাদ এবং আল্লাহ পাকের ক্ষমতার বিশ্বাস একজন মানুষের দিলের মধ্যে পয়দা হইতে পারে না। এই জন্য এই কালেমার মধ্যে আল্লাহ তাআলা আগে লা ইলাহাকে উল্লেখ করছেন। তো যা কিছু দিলের মধ্যে আছে আল্লাহর গায়ের, চাই এটা বস্তু হোক, চাই এটা কামাইয়ের ক্ষেত্র হোক, চাই এটা দুনিয়াবি জিনিসপত্র হোক, দুনিয়াবি চিজার আসবাব হোক, এটাকে দিল থেকে বাইর করে দিতে হবে। এরপরে ইল্লাল্লাহ দিলের মধ্যে আসবে, এরপরে ইল্লাল্লাহর নূর দিলের মধ্যে আসবে, ওই বিশ্বাস দিলের মধ্যে পয়দা হবে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরতিব, যে মেহনত ইমানের বুনিয়াদকে দিলের মধ্যে কায়েম করাইবার জন্য করছেন, এইটার তরতিব আমাদের জন্য যে বড় শিক্ষণীয় বিষয়, সেটা কি? সেটা হইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তৌহিদের লাইনে, ইমানের লাইনে সর্বোচ্চ পর্যায়ে যিনি অবস্থান করতেছেন, তিনিও দুনিয়াতে থাকা অবস্থায়, তিনি দুনিয়াতে অবস্থান করা অবস্থায় মোহতারাম দোস্তার বুজুর্গ বাইতুল্লাহর মূর্তিগুলোকে আর ভূতগুলোকে আগে বাইর করেননি। যেখানে আমরা আমাদের মসজিদের মধ্যে একটা পাথরের মূর্তি রাখাকেও আমরা বরদাস্ত করব না, সহ্য করব না, এরকম অবস্থাতেও আমাদের দিলের মধ্যে ইমানের কত কমজোরি, তারপরও মসজিদের মধ্যে একটা মূর্তিকে আমরা সহ্য করব না। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরতিব কি? ওই বাইতুল্লাহর মধ্যে যেখানে 360টা মূর্তি, তো বলেন যে আগে ওই বাইতুল্লাহর মূর্তিগুলোকে বাইর করার মেহনত করেন নাই, আগে তো মানুষের দিলের ভিতরের ওই মূর্তিগুলোকে বাইর করার মেহনত করছেন। আর বলেন যে যখন মানুষের দিলের ভিতরের ওই মূর্তিগুলো বাইর হয়ে গেছে, যে বাইতুল্লাহর ভিতরের মূর্তি তো আপনা আপনিই বাইর হয়ে গেছে, আর তারা এই মূর্তিকে বাইর করছে, তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে লা ইলাহা যতক্ষণ পর্যন্ত না আসবে ওই ইল্লাল্লাহ দিলের মধ্যে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানে এই মেহনতের উপরে যে কুরবানি, আর এরকম ভাবে সব লাইনের ত্যাগ আর তিতিক্ষা, যেগুলো চিজ আর আসবাবের সাথে ওনাদের জিন্দগির সম্পর্ক ছিল, যেগুলো ক্ষেত্রের সাথে ওনাদের জিন্দগির সম্পর্ক ছিল, এগুলোকেও ইনকার করছেন। আর বলেন যে এরপরে আল্লাহ পাকের জাতের বিশ্বাস, আল্লাহ পাকের কুদরতের বিশ্বাস ওনাদের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, ইল্লাল্লাহর ইয়াকিন ওনাদের দিলের মধ্যে আসছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে ওই যে মানুষ যখন আল্লাহ পাক সব কিছু করেন এই কথা বলবার পরে কিন্তু শব্দটা উল্লেখ করে, এর পিছনে তো ওইটাই তার অবস্থান করে, এর পিছনে ওই জিনিসটাই সে ব্যক্ত করতে চায়, যেটার মধ্যে সে মজবুত থাকার কারণে তার দিলের মধ্যে গলত ইয়াকিনের একটা অংশ পয়দা হয়েছে, ওই অংশটাকেই সেই ইমানের কথা বলবার পরে ব্যক্ত করতে চায়। এখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই জন্যই যেই জিনিসটা ইমানের কথার পরে আমরা বলতে চাই, জুড়তে চাই ইমানের সাথে, ওইটাকে দিল থেকে বাইর করবার জন্য বলেন যে ওই জিনিসের কুরবানি ইমানের ময়দানের মধ্যে দিতে হবে। যদি সে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত থাকে, কারোবারের সাথে সম্পর্কযুক্ত থাকে, দুনিয়াবি কোনো জিনিসের সাথে সম্পর্কযুক্ত থাকে, আল্লাহ তাআলার জন্য যখন ওই জিনিসের কুরবানি সে দিবে, তো তখন তার দিলের মধ্যে ওই খালেস ইয়াকিন পয়দা হবে। দ্বিতীয় মোহতারাম দোস্তার বুজুর্গ, এই খালেস ইয়াকিন দিলের মধ্যে পয়দা হইবার পরে আল্লাহ পাকের হুকুম আহকামাত তার জিন্দগির মধ্যে আসবে এবং আল্লাহ পাকের হুকুমের উপরে তার তখন ওঠা সহজ হয়ে যাবে। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ আমরা চাই যে আমাদের ঘরের মধ্যে থেকে, আমাদের জিন্দগির মধ্যে থেকে সব লাইনের যে এরকম ভাবে বাতিল দূর হয়ে যাক, ঘরের ভিতর থেকে বাতিল দূর হয়ে যাক, আর বলেন যে এরকম ভাবে সব লাইনের যে আল্লাহ পাকের নাফরমানি আমাদের পরিবেশ এবং পরিসরের মধ্যে থেকে খতম হয়ে যায়। কিন্তু বলেন যে যতক্ষণ পর্যন্ত ওই ইমান দিলের মধ্যে না আসবে, আর যতক্ষণ পর্যন্ত ওই হককে জিন্দগির মধ্যে না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই বাতিল দূর হবে না। আর ইমান না আসলে ওই হকও জিন্দগির মধ্যে আসবে না, আর বলেন যে ওই হক না আসলে বাতিলও জিন্দগি থেকে খতম হবে না। এজন্য বলেন যে ঘরের মধ্যে সব লাইনের বাতিল যে আছে এগুলোকে আমরা আগে বিদায় করবার জন্য চেষ্টা করি, আগে এই বাতিলকে বিদায় করবার জন্য চেষ্টা করি যে ঘরের মধ্যে থেকে সব ধরনের বেসরিয়তি জিনিসকে বাইর করো আর এটাকে দূর করো জিন্দগির মধ্যে। না, কখনো এটা হবে না। আগে তো এই হককে জিন্দগির মধ্যে আনতে হবে। বকুল যা আল হাক্কু, যখন এই হক আসবে জিন্দগির মধ্যে তখন আল্লাহ পাক এই বাতিলকে জিন্দগি থেকে বাইর করে দিবেন। যখন এই হক ঘরের মধ্যে আসবে তো এই হককে আসবার কারণে, হকের আগমনের কারণে আল্লাহ পাক ওই ঘর থেকে বাতিলকে বিতাড়িত করবেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, উনি বলছেন যে একদিকে তো ইমানের জন্য যে জিনিসের বিশ্বাস দিলের মধ্যে আছে ওইটাকে আগে বাইর করতে হবে, তারপরে আল্লাহর বিশ্বাস আসবে, তারপরে যখন আল্লাহ পাকের হুকুম আহকামাতের উপরে মানুষ উঠবে তো তখন তার জিন্দগির মধ্যে হক আসবে, আর এরপরে জিন্দগি থেকে বাতিল খতম হবে। তো উনি বলেন যে এই জন্য ঘরের মধ্যে থেকে বেশরিয়তি এবং দিনের বিপরীত সমস্ত জিনিসকে বাইর করবার রাস্তাই হল আগে হককে নাও, এরপরে এখান থেকে বাতিল যাবে, সব ধরনের বেদিনী এবং বদ্দিনী এখান থেকে দূর হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে আপনি বলেন এ নবী যখন হক আসবে তখন এই জিন্দগি থেকে, ঘরের মধ্যে থেকে, পরিবেশ এবং পরিসর থেকে বাতিল দূর হবে, আর হক আসবার কারণে এই বাতিল যে মিটবে ওই বাতিলের আর কোনো ঠিকানা হবে না। এইটার মিসাল উনি দিচ্ছেন এইভাবে যে একটা ঘরের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে, এই অন্ধকার, অন্ধকারের উপরে যতই বলি আর যতই শুনি আর যতই এটার আলোচনা করি এই ঘরের এই অন্ধকার কখনো যাবে না, কখনো এই ঘরের অন্ধকার দূর হবে না। কয়ে এই ঘরের অন্ধকার তো ওই সময় দূর হবে যখন ঘরের মধ্যে রোশনি এসে উপস্থিত হবে, আলো জ্বালায় দেওয়া হবে, তখন এই ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। তো উনি বলেন যে ঠিক এইভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানের মেহনত করছেন, আর বলেন যে ওনাদের জিন্দগি এবং পরিবেশ পরিসর থেকে সমস্ত লাইনের বদ্দিনী খতম হয়েছে আর আল্লাহ পাকের হুকুম আহকামাত জিন্দা হয়ে গেছে। এরকম মানুষের দিলের মধ্যে থেকে মূর্তির ইয়াকিন বাইর হয়েছে, বাইতুল্লাহ মূর্তি থেকে খালি হয়ে গেছে। ঠিক এরকম মহতারাম দোস্তার বুজুর্গ, ইমানের কথা যত বলা হবে আর শোনা হবে আর চিন্তা করা হবে, দিলের মধ্যে ইমানকে জমানো হবে আর এই ইমানের দাওয়াত অন্যকে দেওয়া হবে, আর যে সমস্ত জিনিসের কারণে ইমানের কমজোরি আমাদের দিলের মধ্যে ওগুলোর কুরবানি হবে, তখন মহতারাম দোস্তার বুজুর্গ দিলের মধ্যে ইমান বনবে আর হককে কবুল করবার মতন যোগ্যতা আসবে, দিন জিন্দগির মধ্যে জিন্দা হবে, বাতিল জিন্দগি থেকে মিটবে, সহি রাস্তার উপরে তখন চলবার যোগ্যতা পয়দা। ভাই দোস্ত বুজুর্গ, হক কি মিসাল তো রোশনি কি হ্যা, হক কি মিসাল রোশনি কি হ্যা আর বাতিল কি মিসাল অন্ধেরে কি হ্যা, হুকমত হ্যা। আর আপ খুব জানতে হ্যাঁ, আপ খুব আপ মুঝে বতাইয়ে, রোশনি আগর আ যায় তো ক্যা অন্ধেরা বাকি রহ সকতা হ্যায়। তো মহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন যে হকের মিসাল হইল আলোর সাথে, আলো উজালার সাথে, আর বাতিলের মিসাল হইল যে এরকম ভাবে অন্ধকারের সাথে। তো বলেন যে আপনারা এই কথাটার উত্তর দেন যে এরকম ভাবে যখন আলো আসে তখন কি অন্ধকার টিকতে পারে? নেই হয়ে সকতা। রাত কা বয়ান আপনি হাজি সাহেব কা শুনা থা, হাজি সাহেব কে বয়ান মে একই বাত থি কি ভাই আল্লাহ সে হোনে কো বোলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি দাওয়াত কো আম করো, বচ্চে বচ্চে কি জবান পর, এক এক ঔরত কি জবান পর, পুরি দুনিয়া মে বসনে ওয়ালে এক এক উম্মতি কি জবান পর, ইস কলমে কি দাওয়াত কো ইতনা আম কিয়া জায়ে আর ইতনা ইয়ে বোলে আর দুনিয়া কে হর ইনসান কো আপনি নিয়ত মে লেকর বোলে, কে লোগো লা ইলাহা ইল্লাল্লাহ কে দো কামিয়াব হো যাওগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে মকসদে জিন্দগি হ্যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ে তরীকে জিন্দগি হ্যায়, জিন্দগি কা নিজাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যায়, আগর ইয়ে দো চিজে জিন্দগি কে হর শোবে মে আ গই তো আসমান সে তুমারি کامیابی کا فیصلہ ہو جائے گا, آخرت کی ابدی زندگی میں بھی تم کامیاب ہو جاؤ گے اور دنیا کی وقتی زندگی میں بھی تمہیں سکون, چین, عزت, بھائی چارگی, عدل, انصاف, امانت داری, یہ تمام چیزیں جو دنیا کی زندگی کو بنانے والی ہیں, یہ سب کی سب چیزیں تمہاری زندگیوں میں خدا پیدا کر دے گا اور تمہاری زندگیوں میں خدا دے دے گا, اور اس کی ان تمام صفات کے آنے کے بعد تمہاری دنیا کی زندگی جنت کا نمونہ بنے گی اور تمہاری آخرت کے ابدی زندگی ہمیشہ ہمیشہ کی کامیاب ہو جائے گی. یہ ایک میرے دوستوں دعوت کو زندہ کرنے کی ضرورت ہے. معاف کرنا, ابھی کلمے کی دعوت زندگی میں زندہ نہیں ہوئی ہے. یہ دعوت کی محنت کرنے والا ہمارا بھائی چار مہینے چاہے سال کے لگاتا ہو اور ہر پوری زندگی لگا رہا ہو, لیکن اس کو پوچھو تیری نجی مجلس میں تیری دعوت کیا ہے, تو آپس میں تیری اولاد کو لے کے بیٹھتا ہے, ان سے کیا بات کرتا ہے, اللہ سے ہونے کو بولتا ہے یا خدا کے غیر سے ہونے کو بولتا ہے, تیری زبان کا بول کیا ہے. تم چار دوست چار بھائی جمع ہوتے ہو تو اللہ کی طاقت اور قدرت کو بولتے ہو یا دنیا کے نادان انسانوں کی طاقت اور قدرت کے تذکرے کرتے ہو. تمہاری زبان کا بول ایمان کا بول ہے یا کون سا بول ہے؟ نہ ہماری زبان کا بول گھر میں ایمان کا بول ہے. ہم کبھی اپنی بیوی کے ساتھ اللہ کی ربوبیت کی بات نہیں کرتے. رب اللہ ہے, پالنے والی ذات اللہ کی ہے, یہ کاروبار امتحان کے لیے ہے. نہ میں تجھے پالتا ہوں نہ تجھے کوئی پالتا ہے سوائے اللہ کے. ہماری زبان کے بول نہ ہمارے گھروں میں ایمان کے ہیں نہ ہماری شادیوں بیاہ میں ایمان کے ہیں. شادی بیاہ میں ہم نبی کے طریقوں کو ذبح کیوں کرتے ہیں؟ دنیا کے نادان انسان ہمیں یہ کہتے ہیں تمہاری عزت کا ہاتھ دبا آ جائے گا, لوگ تمہیں کیا کہیں گے, تمہیں لوگ کیا کہیں گے. ہم خدا کی مخلوق کا ڈر دل میں رکھ کر میرے اندر زندگی گزار رہے ہیں. اللہ سے اللہ عزت دینے والی ذات ایک اللہ کی ہے, اور اللہ کیا عزت دینے کا ضابطہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہے. خدا پاک کی قسم آقا مدنی صلی اللہ علیہ وسلم کی پیروی اتباع کے بغیر یہ مسلمان زندگی کے کسی شعبے میں عزت حاصل نہیں کر سکتا. تو محترم دوست اور بزرگ بولتے ہیں ایک کتھا, گت راتے مغرب بیان مدد جو حضرت حاجی صاحب کتار مدد اپنارا سنچن جو انہیں یہ کتائی بار بار الیکھ کرچن پورا بیان مدد جو ارکم بھاب ایمان دعوت আর ইমানের কথা অন্যকে বলা আর ইমানের জন্য এরকম ভাবে অন্যকে দাওয়াত দেওয়া আর ইমানের এই দাওয়াতটাকে আম করা সবার মধ্যে এই ইমানের দাওয়াতটা যে দেওয়া এই কথাই উনি বারবার বুঝাইছেন. তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে ইমানের দাওয়াতটা যেটা বলেন যে এই ইমানের দাওয়াতের মাধ্যমেই তো ইমান ভিতরে আসবে, যেটা আমাদের জিন্দগির উদ্দেশ্য যে প্রকৃত ওই ইমানকে দিলের মধ্যে অর্জন করা. লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস দিলের মধ্যে চলে আসে, ওই যে এটাই হইল মকসদ. আর বলেন যে সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা, এটা হইল যে আমাদের জিন্দেগি যাপন করবার তরিকা. একটা হইল মকসদের জিন্দেগি আর একটা হইল তরিকায় জিন্দেগি, যে এরকম ভাবে কিভাবে আমাদের জিন্দেগিটা পরিচালিত হবে, কিভাবে আমাদের জিন্দেগিটা কাটাইতে হবে, ওই যে এইটার দিক নির্দেশনা তো আমাদের মিলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে. উনি বলেন যে এরকম ভাবে ইমানের দাওয়াত দেওয়ার মাধ্যমে একদিকে যখন ইমানের মজবুতি দিলের মধ্যে অর্জন হবে, আল্লাহ পাকের সাথে মজবুত এক সম্পর্ক কায়েম হবে, আর একদিকে যখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দেগি কাটানোর প্রত্যেকটা যে এরকম ভাবে অংশের মধ্যে জিন্দেগি পরিচালিত করবার প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা হবে, যে এরকম ভাবে খাওয়া দাওয়ার মধ্যে, যে জিন্দগি পরিচালনার মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, সর্ব অংশের মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা হয়ে যাবে, আর বলেন যে এই হুজুরের তরিকার মধ্যেই যে কামিয়াবি, এইটার বিশ্বাস যখন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, বলেন যে এই দুই জিনিস যদি কারো জিন্দগির মধ্যে পয়দা হয় তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে তার জন্য ফয়সালা হবে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, মদত করবেন, আর আল্লাহ তাআলা তার জিন্দগির মধ্যে বরকত দিবেন, আর আল্লাহ তাআলা আপোষের মধ্যে তাদের যে এরকম ভাবে সম্পর্ককে ঠিক করে দিবেন, আর বলেন যে তার জিন্দগিও ঠিক হয়ে যাবে, আপোষের মধ্যে জিন্দগিও ঠিক হয়ে যাবে, আর বলেন যে এই ভাতৃত্ব বন্ধনও প্রত্যেকের সাথে কায়েম হয়ে যাবে, আর বলেন যে জিন্দগির প্রত্যেক অংশের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আর মদদার নাজেল হয়ে যাবে, তো বলেন যে আসমান থেকে এই ফয়সালাটুকু আমাদের জিন্দগির মধ্যে নামাইবার জন্য একদিকে যেরকম দিলের ইয়াকিন মজবুত করতে হবে, আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জিন্দগি উঠাইতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে এই দুই জিনিস জিন্দগির মধ্যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে তৃতীয় এই জিনিস যেটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন সেটা হইল মানুষের জিন্দগি যে সমস্ত জিনিসের দ্বারা বনে, জিন্দগি যে সমস্ত জিনিসের দ্বারা সুন্দর হয়, যে এরকম ভাবে কামিয়াব হয়, ওই সব জিনিসগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, আল্লাহ তাআলা দান করবেন। তো মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে ওই ইমানের দাওয়াত আর ইমানের কথা বলা আর ইমানের দাওয়াতের সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা, যে তরিকা আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি নিয়ে আসতেন, বলছে ওই তরিকাকে জিন্দগির মধ্যে নিয়ে আসা। আজকে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দাওয়াতের মধ্যে তো যে এরকম ভাবে ওই জিনিসেরই আলোচনা হয়, আমাদের নিজস্ব পরিসর যেটা, নিজের বিবির সাথে যখন আলোচনা হয়, অথবা চার ভাই বসে একসাথে আলোচনা করতেছে, অথবা নিজের বাচ্চাদের সাথে যখন আলোচনা হয়, আপনার পরিবেশের মধ্যে এবং আপনার পরিসরের মধ্যে যখন আমাদের আলোচনাগুলো হয়, ওই আলোচনাগুলো তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ ইমানের দাওয়াতের উপরে হয় না। আর এটা আনুষ্ঠানিকতারও জিনিস নয় যে একজনের কাছে যাই ইমানের দাওয়াত দিলাম, কিন্তু নিজের ক্ষেত্রগুলোর মধ্যে ইমানের দাওয়াতের কোনো আলোচনা হইল না, ইমানের কত কথা কোনোটা বললাম না। এই জন্য বলেন যে নিজের বিবির সাথে রুবুবিয়াতের আলোচনা, আল্লাহ পাক যে সবকিছু যে কর্ণেওয়ালি জাত এবং তিনি যে প্রতিপালক, প্রত্যেকটা জিনিস তার দ্বারা প্রতিপালিত হইতেছে এবং তিনি সবকিছু পরিচালিত করতেছেন, এই কথা আপনার বিবির সাথে আমরা আলোচনা করি না। এই জন্য উনি বলতেছেন যে মাফ করবেন, আমাদের নিজস্ব ক্ষেত্রগুলো কিন্তু ইমানের দাওয়াতের দ্বারা এখনো সজ্জিত হয়নি। আর বলেন যে চার ভাই মিলে যখন বসে আলোচনা করতেছে, ওই আলোচনাটা কিন্তু ইমানের আলোচনা নয়, অন্য কোথাও যেয়ে হয়তো ইমানের কথা বলতেছে, কিন্তু আপন পরিবেশের মধ্যে আপন ক্ষেত্রগুলোর মধ্যে ওই যে ওইখানে ইমানের আলোচনা থেকে খালি, ওই জায়গাটা ইমানের আলোচনা থেকে খালি। তো মহতারাম দোস্তার বুজুর্গ, বলেন যে ওই জায়গার মধ্যে বিবির সাথে এই কথার আলোচনা আমরা করতেছি না যে রব হইলেন আল্লাহ, যারে আমি তোমাকে প্রতিপালন করি না, আর আমার আমার পেশা আর আমার কামাইয়ের ক্ষেত্রও তোমাকে প্রতিপালন করে না, না আমি না আমার ব্যবসা, আর না আমি না আমার চাকরি, না আমি না আমার জমিন তোমাকে প্রতিপালন করে, আর আমাদের সবাইকে প্রতিপালন করতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই কথার দাওয়াত যখন আপনার ক্ষেত্রগুলোর মধ্যে দেওয়া শুরু হবে, ভাই ভাইয়ের সাথে আলোচনার সময় ওই যে না দুনিয়াবি কোনো জিনিসের আলোচনা নয়, ওই ইমানের দাওয়াত যখন হবে তখন দিলের মধ্যে ইমান আসবে। নিজস্ব পরিসরগুলো মোহতারাম দোস্তার বুজুর্গ, অন্যের কাছে যেহেতু ইমানের কথা বলতেছি, কিন্তু আপনার পরিসরের মধ্যে ওই ইমানের কথা বলে দিলের মধ্যে ইমানকে জমাইবার যে মেহনতটা, এটার মধ্যে বহুতই কমি রয়ে গেছে ভাইয়ের প্রতি। সেই জন্য উনি বলতেছেন যে এক তো হইল আপনার ক্ষেত্রগুলোর মধ্যে ইমানের দাওয়াত, আর সাথে সাথে নিজের ক্ষেত্রগুলোর মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে জিন্দা করা। এর মধ্যে একটা মিসাল হিসাবে তিনি বলছেন যে বিবাহশাদী, ওই বিবাহশাদীর মধ্যে তো আমরা চিন্তা করি যে এই বিবাহশাদীটা হইতে হবে সামাজিক আনুষ্ঠানিকতাকে সামনে রেখে, সামাজিকতাকে সামনে রেখে মানুষ কি বলবে যারা এরকম বিবাহশাদী দিলাম। অথচ মহতারাম দোস্তার বুজুর্গ, জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা রয়ে গেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে আনবার ব্যবস্থা রয়ে গেছে। ওই যে যখন ইমানের মেহনত ঠিক মতো হবে আর প্রত্যেক ক্ষেত্রের মধ্যে ইমানেরই কথা বলা হবে, ইমানেরই বল সে বলবে, তখন মহতারাম দোস্তার বুজুর্গ ওই ক্ষেত্রগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও জিন্দা হয়ে যাবে। তখন বলেন যে বিবাহ শাদীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে, কামাই রোজগারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে, আর বলেন যে ঘরানো জিন্দগি যাপন করবার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে, জিন্দগির সব ক্ষেত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে আসবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ইলা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইয়াকিন যখন মজবুত হবে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়াকিন মজবুত হওয়ার সাথে সাথে জিন্দগির মধ্যে যখন ওনার তরিকা জিন্দা হয়ে যাবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে ওই ব্যক্তির জন্য কামিয়াবির ফয়সালা নামবে, খোদায় পাকের পক্ষ থেকে তার জন্য কামিয়াবির ফয়সালা। মেরে আজিজ ও মেরে ভাই দোস্ত বুজুর্গো, জেসে হক মে নূর হ্যায়, হক মে নূর হ্যায়, বাতিল মে জুলমত হ্যায়, এসে মেরে ভাইও বাতিল কি দাওয়াত মে ভি জুলমত হ্যায় ওর হক কি দাওয়াত মে নূর হ্যায়। আজ হামার আপ সোচে থোড়ি দের কে লিয়ে সোচে, আজ দুনিয়া কি আকসারিয়ত তো মুশরিকিন কি হ্যায় ওর এক মুসলমান পৌনে দো আরব মুসলমান দুনিয়া মে হ্যাঁ, লেকিন ইস পৌনে দো আরব মুসলমানো কি জবান পর কৌন সি দাওয়াত হ্যায়, ইসকি জবান পর ভি বাতিল কি দাওয়াত হ্যায়, দাওয়াত হ্যায় ইসকি জবান পর, নহীঁ এসি বাত নহীঁ হ্যায়, ইস মুসলমান কি জবান পর দাওয়াত হ্যায় লেকিন বাতিল কি দাওয়াত হ্যায়, আল্লাহ কে সিওয়া কিসি ভি মখলুক সে হোনা বোলনা ইয়ে বাতিল কি দাওয়াত হ্যায়, দোকান সে হোগা, কারোবার সে হোগা, মাল সে হোগা, পেসো সে হোগা, পেট্রোল সে হোগা, ফলা সে হোগা, আল্লাহ সে হোগা, ইয়ে তো বলতেই নেই হ্যায়, তমাম বাতিল কি দাওয়াত হ্যায়, তাকত কুওয়ত সে হোগা, বাতিল কি দাওয়াত হ্যায়, ওর বাতিল কি দাওয়াত মে জুলমত হ্যায়। আজ পুরি দুনিয়া মে অন্ধেরে ওর জুলমত কে বাদল ছায়ে হুয়ে হ্যায়, কাহাঁ সে আয়েগা, ये कहा जा रहा हो मुसलमान कम से कम तू तो हक की दावत को जबान पर ला, ला इलाहा इल्लल्लाह बोल और ला इलाहा इल्लल्लाह की दावत दे, इस बुनियाद पर दे ताकि इस ला इलाहा इल्लल्लाह का नूर दुनिया की फिजाओं में छा जाए और बातिल दुनिया में मगलूब हो और हक की दावत दुनिया में चले। जब हक की दावत दुनिया में चलेगी मेरी तुम्हारी जबानों पर, মেরে তুমারে বচ্চো কি জবান পর, মেরে তুমারে ঘরো পর, ওর মুসলমান দুনিয়া মে কি জিস মুল্ক মে রহ রহা হ্যায়, চাহে কিসি মকসদ কে লিয়ে গয়া হো, ওয়াহাঁ আগর হক কি দাওয়াত কে সাথ ইয়ে ওয়াহাঁ কি গলি কুচো মে চলতা রহেগা ওর দাওয়াত কি দে ইস বুনিয়াদ পর দাওয়াত দেতা রহেগা, কি আল্লাহ তাআলা শান হো হক কে নূর কো ইন ফিজাও মে আম কর দে, তাকে দুনিয়া কে ইনসানো কো হিদায়াত মিলে ওর দুনিয়া কা ইনসান আখিরত কে আবাদি হলাকতোঁ সে বচকর দুনিয়া ওর আখিরত মে কামিয়াব হো জায়ে, ইস মকসদ কো বানাকর ইসি কো আপনি জিন্দগি কা মকসদ সমঝনা হ্যায় ওর ইসি বুনিয়াদো কো লেকর দুনিয়া মে চলনা হ্যায় ওর এক এক ফর্দ উম্মত কি জবান পর ইস হক কি দাওয়াত কো লানে কি মেহনত হ্যায়, আগর হাম ওর আপ ইসকো ফিকর মে লে মকসদ বানায়ে ওর আল্লাহ সে ভী দুআয়ে মাঙ্গে, আপনি বস কি কোশিশ হামারে জিম্মে হ্যায়, নতিজা আল্লাহ কে হাত মে হ্যায়, আল্লাহ নে হামারে জিম্মে জাদা মে দোস্ত কোশিশ নেই রাখি হ্যায়, তুমারে বস মে জিতনা ইতনা করো, তুমারি তাকত কে বাহার কা কোই মুতালবা নেই হ্যায়, লেকিন হামারে জিম্মে হামারি শিদাত কে এতবার সে হক কো দুনিয়া মে জিন্দা করনে কে লিয়ে হক কি মেহনত কো লেনা লেকর চলনা ওর হক কি মেহনত কো সাহাবা কি তরতিব পর আপনে আপ কো লানা, কি সাহাবা নে হুজুর পাক আলাইহিস সালাম কি সোহবত মে রহকর হক কি মেহনত কো ক্যা সমঝা থা, কেসে সমঝা থা, ইসকে লিয়ে কিন কুরবানিয়ো কা তকাজা ইনসে কিয়া গয়া থা ওর সাহাবা নে কিন কুরবানিয়ো কে সাথ ইস হক কি মেহনত কো দুনিয়া মে জিন্দা কিয়া, আগর আজ হাম ওর আপ থোড়ি সি কুরবানি দেকর উস মেহনত কো জিন্দা করে আপনি জাত মে আপনে ঘরো মে আপনে বচ্চো মে এক এক ফর্দ উম্মত কি জিন্দগি মে ওর হর ফর্দ উম্মত কি জিন্দগি হর ফর্দ উম্মতি কা হর ফর্দ কা উম্মত কে হর ফর্দ কা মকসদ আগর ইয়ে হো জায়ে আল্লাহ কা কলমা দুনিয়া মে বুলন্দ হো জায়ে আল্লাহ কা দীন দুনিয়া মে জিন্দা হো জায়ে ইয়ে আখ ইয়ে দুনিয়া কি ইনসান আপনে হাতো আপনি হলাকতো কে আসবাব তৈয়ার কর রহে হ্যায়, ইয়ে হলাকত সে বচ জায়ে আর আল্লাহ কি আবদি রহমত মে আর আল্লাহ কি রহমত কে আগোশ মে আ জায়ে, ইয়ে দিল মে রহম পয়দা করকে খুদা কি মখলুক পর রহম খাকর আগর হাম ওর আপ আপনি জিন্দগি কে মকসদ কো সহি উপর লে আয়েঙ্গে আল্লাহ তাআলা শান হো হমে ভি আপনি রহমতো সে মালামাল করতে হুয়ে হামারি কিয়ামত তক কি নস্লো কো খুদা রহমতো সে মালামাল করতে হুয়ে দুনিয়া কে ইনসানো জিন খুদা খুশ নসিব ইনসানো কে মুকদ্দর মে আল্লাহ নে হিদায়াত রাখি হ্যায় উনহে হিদায়াত মিল জায়েগি ওর হমে পুরি দুনিয়া কে ইনসানো কে লিয়ে রহমত বননে কা ওর পুরি দুনিয়া কে ইনসানো কে হিদায়াত পর আনে কি নিয়ত সে মেহনত করনে কা সওয়াব খুদা হমে আতা ফরমা দেগা। তো মহতরাম দোস্ত বুজুর্গ বলতেছেন এই কথা, যেরকম আল্লাহ তাআলা হকের মধ্যে নূর রাখতেন আর বাতিলের মধ্যে অন্ধকার রাখতেন, হকটা হইল নূর আলো আর বাতিলটা হইল জুলমত অন্ধকার, ঠিক মোহতরাম দোস্ত আর বুজুর্গ, এরকম হকের দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূর রাখতেন আর বাতিলের দাওয়াতের মধ্যে জুলমত আর অন্ধকার রেখে দেন। হকের দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এরকম নূর রাখতেন, এরকম আলো রাখতেন, যখন এই দাওয়াত দেওয়া হবে এবং এই দাওয়াত চলতে থাকবে তো তখন পরিবেশের মধ্যে এই নূর প্রকাশ পেয়ে যাবে, পরিবেশের মধ্যে এই নূর প্রকাশ পেয়ে যাবে এবং পরিবেশ আলোকিত হয়ে যাবে। যে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, উনি বলতেছেন যে আজকে যে দুনিয়ার মধ্যে 150 কোটি মুসলমান অবস্থান করতেছে কম বেশি, তাদের জবানের মধ্যে আজকে কিসের দাওয়াত চলতেছে? যদি তালাশ করে দেখা যায় যে প্রত্যেকে আপনা আপনা পরিসরের মধ্যে আপনা আপনা পরিবেশের মধ্যে যে এরকম ভাবে মুসলমান হওয়া সত্ত্বেও আজকে ওই বাতিলের দাওয়াতের আলোচনা চলতেছে, আপনা পরিবারের মধ্যে আপনা পরিসরের মধ্যে আপনা পরিবেশের মধ্যে ওই একই দাওয়াত সে দিতেছে যেটা আজকে বাতিল দিয়ে চলতেছে, যার কারণে ওই পরিবেশের মধ্যে ওই নূর আসতেছে না, ওই আলো আজকে পরিস্ফুটিত হইতেছে না। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে ওই বাতিলের আলোচনা, আর বাতিলটা কি? ওই যে আল্লাহর গায়ের যত জিনিস আছে ওই সবই বাতিল, আল্লাহ ছাড়া যে এই সব জিনিসের আলোচনা এগুলো থেকে হওয়ার কথা আর এগুলো থেকে যে হইতেছে এই আলোচনা, ওই যে এটা আজকে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে, পুরা দুনিয়ার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে, মুসলমানদের এক একটা ঘরকে মুসলমানদের এক এক পরিবেশকে এটা অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে আবার পরিবেশকে আলোকিত করবার ব্যবস্থাটা কি? ওই যে ওই হকের দাওয়াত আবার চালাইতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় করণীয়ালী জাত, তিনি সবকিছু করতেছেন আর বলেন যে তিনি হইলেন প্রতিপালক, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে, ওই যে এইটার দাওয়াত সব জায়গার মধ্যে আবার চালাইতে হবে। আর বলছে এইটার কথাই বলতে হবে যে ঘরের মধ্যে ঘরের বাইরে যে এরকম ভাবে কামাইয়ের ক্ষেত্রগুলোর মধ্যে এক একটা মানুষের বিচরণের যে ক্ষেত্রগুলো আছে এই প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে এটার আলোচনা করতে হবে, কারণ মানুষ যেই জিনিসের মধ্যে থাকে এবং যেই জিনিসের মধ্যে মেহনত করে, মোহতারাম দোস্তের বুজুর্গ উনি বলতেছেন যে ওইটারই তাসুর আর প্রভাব তার দিলের মধ্যে পড়ে, ওইটারই প্রভাবে সে প্রভাবিত হয় আর প্রভাবিত হয়ে ওই কথাগুলোকেই সে ওই পরিবেশের মধ্যে আবার বলে। কিন্তু আপনার পরিবেশের মধ্যে যদি ওই জিনিসের বিপরীত ওই জিনিসকে অস্বীকার করা হয় আর আল্লাহ পাকের কাছ থেকে হইতেছে এই কথার আলোচনা করা হয়, তাহলে এটা হকের দাওয়াত হইল এবং ওই পরিবেশটা এই হকের দাওয়াতের মাধ্যমে ওই পরিবেশটা হকের আলোতে আলোকিত হয়ে গেল, বাতিল সেখান থেকে মিটে গেল। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ এই 150 কোটি মুসলমানের প্রত্যেকের আপনা আপনা ক্ষেত্র আর পরিসরগুলো যদি চিন্তা করে দেখা যায় যে ওই জায়গাগুলোর মধ্যেও ওই বাতিলেরই দাওয়াত চলতেছে, যেইটার আওয়াজ আজকে অমুসলমানরা চালাইতেছে ওইটারই আওয়াজ চলতেছে। দুনিয়ার জিনিসের যে এরকম ভাবে বরত্ব বড়াই দুনিয়ার জিনিসের আলোচনা, কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ দাওয়াত তো ওইটার দিতে হবে যেটা সাহাবায়ে কেরাম দিছেন এবং ওই তরিকায় দিতে হবে যেই তরিকায় সাহাবায়ে কেরাম দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কষ্ট করে সাহাবায়ে কেরাম কুরবানির মাধ্যমে যে দিনের দাওয়াত দেওয়ার তরতিব শিখছিলেন এবং যেটার উপরে নিজেদেরকে উঠাইছিলেন, মানুষকে যেটার উপরে উঠাইবার জন্য মেহনত করছিলেন, ওই একই তর্জ তরিকার উপরে ওই একই পন্থার উপরে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ আপনা আপনা ক্ষেত্রগুলোর মধ্যে আবার দাওয়াতের মেহনত চালু হবে, তখন ওই এলাকা থেকে আল্লাহ পাক অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে দূর করে ওই হেদায়েতের আলোকে আর হকের আলোকে আল্লাহ তাআলা ওই পরিবেশকে আলোকিত করে দিবেন, ওই পরিবেশকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ পুরা দুনিয়ার মধ্যে থেকে এই বাতিলকে মিটাইবার জন্য এক তো পুরা দুনিয়ার মানুষের নিয়ত করতে হবে এবং এর জন্য যে পন্থায় সাহাবায়ে কেরাম কুরবানি করছেন ওই পন্থায় নিজেকে কুরবানি দেওয়ার জন্য তৈরি করতে হবে এবং এটাকে নিজের জিন্দেগির উদ্দেশ্য বানায় মেহনত করতে হবে। তো বলেন যে এরকম ভাবে নিজের মহল্লা নিজের এলাকা আর বলেন যে এরকম ভাবে যে নিজের দেশ পুরা দুনিয়ার কোনায় কোনায় যে এরকম ভাবে ওই একই উদ্দেশ্যকে সামনে নিয়ে নিজের জিন্দেগির এই উদ্দেশ্য বানায় ওই উদ্দেশ্যকে সামনে নিয়ে ফিরতে হবে দুনিয়ার কোনায় কোনায় যখন সে ফিরবে, এবং আল্লাহর গায়ের থেকে হয় না, যেটা বাতিলের আলোচনা সব জায়গার মধ্যে চলতেছে, ওই যে আলোচনার দ্বারা আজকে পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, বাতিলের এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে দূর করে হকের ওই আলোকে জ্বালাইবার জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ হকের দাওয়াত নিয়ে ফিরতে হবে। যে এরকম ভাবে ঘরে ঘরে, আর বলেন যে এরকম ভাবে এলাকায় এলাকায়, গলিতে গলিতে, সব পরিসরের মধ্যে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই দাওয়াতটা চলবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা একদিকে যেরকম জিন্দেগিকেও আলোকিত করে দিবেন, আর একদিকে এরকম পরিবেশকেও আলোকিত করে দিবেন, হকের দ্বারা ওই পরিবেশ আলোকিত হয়ে যাবে। আর এই কোরবানিটার দৃষ্টান্ত মোহতারাম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, ওনারা হুজুরের কাছ থেকে যে দাওয়াত শিখছিলেন, যে দাওয়াত শিখার পরে হুজুরের সোহবত থেকে যে দাওয়াত ওনারা শিখছিলেন, এটা শিখার পরে নিজের ঘরের মধ্যে বসে থাকেননি, আর নিজের এলাকার মধ্যেই শুধু জীবন যাপন করে জীবন কাটায় দেননি, বলকে মোহতারাম দোস্তার বুজুর্গ দুনিয়ার কোনায় কোনায় গেছেন, আর মানুষকে আল্লাহ পাকের সাথে জোড়াইবার জন্য, আল্লাহর হুকুমের সাথে জোড়াইবার জন্য যে মেহনত করছেন, ওই একই মেহনত আবার পুরা দুনিয়াতে জিন্দা করবার জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ দাওয়াত দেওয়া হইতেছে। এই জন্য পুরা দুনিয়ার যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি এই মেহনত নিয়ে আবার ফিরে তো হক জিন্দগির মধ্যে আসবে, হেদায়তের উপরে চলা তখন সহজ হবে। ভাইও আল্লাহ জালালুহু নে আপনি প্যারে নবী আলাইহিসসালাম কো ঈমান কি দাওয়াত দেকর আর দীন কি দাওয়াত দেকর ভেজা, আর পুরি দুনিয়াকে ইনসান আর পুরি বশরিয়ত কে লিয়ে আর কিয়ামত তক আনে ওয়ালে ইনসানো কে লিয়ে আল্লাহ নে আপকো নবী বানাকর ভেজা হ্যায়। দুনিয়া কা হর ইনসান আল্লাহ কে নবী কি উম্মত মে হ্যায়। মুসলমান কোই কওম নহীঁ হ্যায়, মুসলমান কিসি কওম কা নাম নহীঁ হ্যায়, মুসলমান তো এক উম্মত হ্যায়, আর ইয়ে উম্মত তমাম দুনিয়া কে ইনসান আল্লাহ কে প্যারে নবী কি উম্মত মে হ্যায়। মুসলমান উম্মত ইজাবত হ্যায়, মুসলমান নে আল্লাহ কে প্যারে নবী কি দাওয়াত কো কবুল কিয়া আর আপ পর ঈমান লিয়া হ্যায়, ইয়ে উম্মত ইজাবত হ্যায়, আর বাকি জিতনে ইনসান হ্যায় ইয়ে সব কে সব উম্মত দাওয়াত হ্যায়। ইন তক প্যারে নবী কা পেগাম, আপকি প্যারি জিন্দগি আর আপকে পায়রা দিন আমলন কওলন কওলন আর আমলন আর দাওয়াতন পৌঁছানা হর ফর্দ উম্মত কে জিম্মে হ্যায়, হর ফর্দ উম্মত কে জিম্মে হ্যায়। লেকিন মেরে দোস্ত বুজুর্গো, ইয়ে দিন কি মেহনত হামারে লিয়ে আসান কব হোগি, জেসে সাহাবা নে ইস দিন কি মেহনত কো করতে হুয়ে ঈমান শিখা, আর ঈমান শিখনে কে বাদ আল্লাহ নে আপনে প্যারে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কো মেরে দোস্ত আসমানো পে বুলায়া, মেরাজ মে বুলায়া, আর মেরাজ মে বুলাকর আল্লাহ কে প্যারে নবী কো নামাজ আতা ফরমাই, উস নামাজ কো লেকর আপ প্যারে আপ লাজম মেরাজ সে যে তশরীফ লায়ে, আর সাহাবা সে যে বাত কহি যে আল্লাহ নে আব পাঁচ জন কি নামাজ তুম পর ফরজ কি হ্যায়, আর পাঁচ জন কি নামাজ কে জরিয়ে আপনে মসাইল কো হল করনে কা তুমে খুদা নে এক আমল দিয়া হ্যায়। সাহাবা নে উস নামাজ কি ফরজিয়ত কো সুনকর, সাহাবা কা উস দিন ঈদ কা দিন থা, খুশি কা দিন থা, জব হামারি হর জরুরত আর হামারি হর মুশকিল আর জিস মৌকে পর হমে আল্লাহ কি মদদ কি জরুরত হোগি, হম নামাজ কে জরিয়ে আল্লাহ সে আপনি মদদ হাসিল করেঙ্গে। ইয়ে মেরে দোস্তো নামাজ, সাহাবা নে নামাজ কো হামারি নবী সমঝা থা, চলতে ফিরতে ভাগতে দৌড়তে নামাজ পড়ি যায়, সাহাবা নে তো নামাজ কো আল্লাহ সে আপনে তাল্লুক কে জোড়নে কা আর আল্লাহ সে কন্টাক্ট করনে কা এক সবসে বড়া জরিয়া হমে মিল গয়া হ্যায়। ইয়ে সাহাবা নে সমঝা থা কি হম নামাজ কে জরিয়ে আল্লাহ সে আপনে তাল্লুক জুড়েঙ্গে, আল্লাহ কে নবী ইস বাত কো ফরমায়া হ্যায়, আসসালাত ও সিলাতুন বাইনাল আব্দি ওয়া রাব্বি, নামাজ আল্লাহ আর আল্লাহ আর উসকে বান্দে কে দরমিয়ান মে এক কন্টাক্ট হ্যায়, সিলা হ্যায়, তাল্লুক জোড়নে কা এক রাস্তা হ্যায়। জব মুসলমান নামাজ বনাকর দেখিয়ে, ইয়ে নামাজ জো হামারে পাস হ্যায়, ইয়ে নামাজ মে দোস্ত মতলুব নহীঁ হ্যায়, নামাজ বো মতলুব আল্লাহ কে হ্যাঁ, জো নামাজ আল্লাহ কে নবী নে পড়কর উম্মত কো দিখায়া হ্যায়, আর আল্লাহ কে নবী নে উম্মত কো ইসকা হুকম দিয়া হ্যায়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসে নামাজ পড়ো জেসে মুঝে দেখকর দেখ তুম দেখ রহে হো, এসি নামাজ পড়ো। সাহাবা নে আল্লাহ কে নবী কে ইস ফরমান কে বাদ আপনি মেহনত কো আপনি আপনি আপনি নবী কি নামাজ কে জরিয়ে নামাজ বানানে কি মেহনত কি, اور اپنی نماز کو پیارے نبی کی نماز کے جیسی بنانا شروع کی. اس نماز میں نبی کا طریقہ, اس نماز میں اللہ کا دھیان, اس نماز میں اخلاص اللہ کی رضا کا جذبہ, اس نماز میں یہ یقین اس نماز سے ہمارا مسئلہ حل ہوگا, اس یقین کے ساتھ اس نماز کو پڑھا اور اس نماز کے ذریعے اپنے مسائل حل کروائے. تو محترم دوست بزرگوں بولیں جی, رکھوں بھابے صحابہ کرام یہ دعوت سیکھلین حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ سے, اور بولیں جی رکھوں بھابے এই দাওয়াতের মেহনতকে নিয়ে ওনারা দুনিয়ার কোনায় কোনায় ফিরছেন, মানুষের দুয়ারে দুয়ারে গেছেন. আর ভাই এখন একটু তশরিফ রাখেন, আর তাকা যাকে দাবায় অল্প সময় একটু মেহরবানি করে তশরিফ রাখেন. তো ইনশাআল্লাহ যে বয়ান এখনই শেষ হয়ে যাবে, আর বয়ান শেষ হয়ে গেলে যে তাকা যা রাখা হবে এটাকে পুরা করবার জন্য আমরা ফিকির করি. দু একজন যে দাঁড়াইছেন একটু মেহরবানি করে তশরিফ রাখেন. তো মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে সাহাবিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মেহনতকে শিখার পরে বলেন যে এই মেহনত নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ফিরছেন, আর মানুষকে আল্লাহ পাকের সাথে জোড়াইবার জন্য এক মেহনত করছেন. তো বলেন যে যখন নাকি এই মেহনতটা করছেন তো এটার দ্বারা একদিকে যেরকম মানুষের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসছে, তাদের জিন্দগির মধ্যেও পরিবর্তন আসছে, আর বলেন যে একটা পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আসছে. তো মহতারাম দোস্তার বুজুর্গ যখন নাকি এই হকের দাওয়াতটা চলতে থাকবে এবং এটার জন্য কোরবানি হইতে থাকবে তো তখন এটার একটা পরিবেশও কায়েম হয়ে যাবে. তো মহতারাম দোস্তার বুজুর্গ এই এক মেহনত সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে আমাদেরকে নিতে হবে, যে ইমানের দাওয়াতের মাধ্যমে ইমানের মজবুতি আর ইমানের এই পরিবেশ পুরা দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায় এর জন্য এক মেহনত. দ্বিতীয় জিনিস হল যে মক্কা মুকারামার মধ্যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম ভাবে সাথে থেকে যে মেহনতটা করতেছিলেন, এই মেহনত করতে করতে যখন ওনাদের ইমান পরিপূর্ণতার দরজায় পৌঁছে বলেন যে আল্লাহ তারা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছে, আর বলেন যে মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালার বিশেষ একটা নৈকট্য ওনাকে দিছেন, যাওয়ার পরে আল্লাহ তালা নামাজের হুকুম দিয়ে দিচ্ছে, আর বলেন যে এই নামাজের হুকুম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য নিয়ে আসতেন, আর বলেন যে আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই হুকুমকে নিয়ে আসতেন. সাহাবিরা এই নামাজের হুকুমটাকে আল্লাহ পাকের সাথে সম্পর্ককে কায়েম করবার জন্য একটা মাধ্যম মনে করছেন, যে আল্লাহ পাকের সাথে যখনই আমরা সম্পর্ক কায়েম করতে যাব, কোনো কন্ট্যাক্ট করতে যাব, আর বলো কোনো যে একটা যোগাযোগ আর সংযোগ স্থাপন করতে যাব, তখন এই নামাজের মাধ্যমে এই যোগাযোগ আর সংযোগটা আমরা স্থাপন করব. তো মহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যেমন আমরা দৌর্ভাগ্যের মধ্যে চলতে ফিরতে অবস্থার মধ্যে কোন কাজ করতে করতে নামাজের সময় আসলো, নামাজ পড়ে নিলাম আবার অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, এরকম নয়. নামাজ তো হইল যে আস-সালাতু সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বি, ওই যে নামাজ তো হইল বান্দার আল্লাহর মাঝে একটা সম্পর্ক স্থাপন, একটা যোগাযোগ আর সংযোগ স্থাপন. উনি বলেন যে সাহাবায়ে কেরাম এরকম সংযোগটা আল্লাহ পাকের সাথে ঘটাইতেন এই নামাজের জরিয়াতে, আর সে আল্লাহ পাকের থেকে নিতেন এই নামাজের মাধ্যমে. উনি বলতেছেন এই কথা যে যেই নামাজটা আজকে আমরা চলতি ফিরতি দৌর্ভাগ্যের মধ্যে পড়ে নি, ওই নামাজটা দিয়ে তো আল্লাহর সাথে ওই সংযোগ স্থাপন হবে না, আর আল্লাহ থেকে ওই রকম নিবারও যোগ্যতা আসবে না. তো কোন নামাজ থেকে নিতে পারবো আর কোন নামাজের মাধ্যমে নিতে পারবো, বলেন যে এটাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিয়েছেন, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাই দিয়েছেন. তাই সেটা হইল মহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যে আল্লাহ রসুল ফরমাইছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো. আর বলছে যখন বান্দা ওই নামাজটা পড়বে তখন আল্লাহ পাকের সাথে তার সংযোগ কায়েম হবে, আল্লাহর সাথে তার একটা তাল্লুক পয়দা হবে, একটা সম্পর্ক কায়েম হবে, এবং আল্লাহ পাকের কাছ থেকে তখন সরাসরি সে নিতে পারবে. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা শিক্ষা দিছিলেন আর যেরকম নামাজটা আল্লাহ রসুল পড়তে বলছিলেন, ওই নামাজের মধ্যে একদিকে যেরকম যে মোহতারাম দোস্তার বুজুর্গ মজবুত ইয়াকিন ছিল, ওই নামাজের মধ্যে এরকম আল্লাহ পাকের কাছ থেকে পাইবার আশা ছিল, তৃতীয় জিনিস হল ওই নামাজ পরিপূর্ণ মাসলা মাসাইলের এলেম সহকারে যে ওই নামাজকে পুরা করা হয়েছিল, আর সাথে সাথে মহতারাম দোস্তার বুজুর্গ ওই নামাজের মধ্যে আল্লাহ পাকের ধ্যান ছিল, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হইবার জন্য যতটুকু ধ্যান লাগে এতটুকু ধ্যান ছিল, এবং সাথে সাথে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাককে রাজি করবার জজবা ওই নামাজের মধ্যে ছিল। মোহতারাম দোস্তার বুজুর্গ, এই গুণগুলো যদি ওই নামাজের মধ্যে পয়দা হয় তো মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হইবার জন্য তখন এই নামাজটাই মাধ্যম হয়ে যাবে। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হইবার পরে আল্লাহ পাকের খাজানা থেকে নিবার জন্য এই নামাজটা তখন মাধ্যম হয়ে যাবে। এই জন্য ভাইয়ের দোস্ত, মেহনত করা, চেষ্টা করা, কোশেশ করা, আর এরকম আল্লাহ পাকের কাছে দোয়ার কান্নাকাটি করা, মেহনত তো আমাদের সাধ্য মতো আমরা করব, বাকি এই ফলাফলটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হবে যে আল্লাহ তাআলা আমাদের এই আমলের উপরে, আমাদের এই মেহনতের উপরে আল্লাহর খাজানা থেকে তখন আমাদেরকে দিবেন। মিরাজুল মেরে ভাইও, আল্লাহ তাআলা শানুনে কোরআন ও হাদিস মে জিতনে বাদে কি আপনে বন্দো কি জিন্দগিওঁ কে বানানে কে জিন চিজো পর ও আমাল হ্যায়, আমাল পর জিন্দগি বানানে কে ওয়াদে কোরআন ও হাদিস মে আপকো মিলেঙ্গে, চিজো ও ডিগ্রিওঁ পর জিন্দগি বাননে কে মে দো সে ওয়াদে নি মিলেঙ্গে। হমনে ইয়াকিনি রাস্তা ছোড়া হ্যায় ওর হম জন্নি রাস্তো পে চল রহে হ্যায়, হম ইয়ে সমঝতে হ্যায় আপনে বচ্চো কো ডক্টর বানা দেঙ্গে, ইঞ্জিনিয়ার বানা দেঙ্গে, দুনিয়া কি ডিগ্রিয়াঁ হাসিল করবা দেঙ্গে, উনকি জিন্দগি বন জায়েগি, কবি নেই বনেগি। ইস পর খুদা কা ওয়াদা নেই হ্যায়, খুদা কা ওয়াদা তকওয়ে পর হ্যায়, খুদা কা ওয়াদা তাওয়াক্কুল পর হ্যায়, খুদা কা ওয়াদা আমালে সালেহা পর হ্যায়। কুরআন পাক মে আপকো ইয়ে তমাম ওয়াদে মিলেঙ্গে, আল্লাহ কে ওয়াদে হক হ্যায়, সচ হ্যায়। হম ইয়ে নেই কে রহে ডক্টর মত বনাও, ইয়ে মত বনাও, হম ইয়ে কহতে হ্যায় দুনিয়া কি ডিগ্রিয়াঁ হাসিল করনে সে পহলে ইনহে মুত্তাকি বনাও, ইনহে ঈমান ওয়ালে বনাও, ইনহে আল্লাহ ওয়ালে পহলে বনাও, ইয়ে পহলে আল্লাহ ওয়ালে বনে, ইয়ে পহলে নবী ওয়ালে বনে, ফির ইয়ে সব কুছ বনে, ফির ইনকা দুনিয়া কে শোবো মে জানা ইয়ে হিদায়াত কে ফহলনে কা জরিয়া বনেগা, ইনকি জিন্দগিয়াঁ খুদা বনায়েগা, ইয়ে দুনিয়া মে নবী কে নাইব বনকর, নবী কে নাইব বনকর, নবী কি বাত কো লেকর আর দাওয়াত কো লেকর দুনিয়া মে চলেঙ্গে, খুদা ইন বুনিয়াদো পর ইনহে ইজ্জত দেগা, ইয়ে দুনিয়া কি কওমো কে ইমাম বনেঙ্গে। আজ তো ইয়ে মেরে দোস্তো মুক্তাদি বনে হুয়ে হ্যায়, আজ তো ইয়ে মুক্তাদি বনে হুয়ে হ্যায়, কল কো জব নবী কি জিম্মেদারি কো লেকর আর আপনে মে ঈমানি সিফাত কো লেকর, আল্লাহ কি আবদিয়ত কি জিন্দগি লেকর, তাকওয়া আর তাওয়াক্কুল আর মেরে তো সিফাত ঈমানিয়া কে সাথ জব আপনে শোবো মে চলেঙ্গে, তো মেরে দোস্তো ইয়ে দুনিয়া মে দুনিয়া কি কওমো কে ইমাম বনেঙ্গে আর দুনিয়া কি কওমো কে লিয়ে রহবর বনেঙ্গে আর খুদা ইনহে দুনিয়া মে ইজ্জত দেগা। লিহাজা ইয়ে ইলম, কুরআন পাক কা ইলম, হাদিস কা ইলম, ইয়ে হামারি জিন্দগিওঁ মে, হামারি ঔলাদোঁ মে, হামারে খানদানোঁ মে, ইসে হামে জিন্দা করনে কি জরুরত হ্যায়, আর হম মে দোস্তো ইস ইলম কি রোশনি মে জিন্দগি গুজারনে ওয়ালে বনে। আর জব মে দোস্তো আল্লাহ কা তাআল্লুক, আল্লাহ কে নবী কে তাআল্লুক হামারে দিল কি গহরাইয়োঁ মে আ জায়েগা, তো ফির হামারি জবানোঁ কে বোল মে দোস্তো আল্লাহ কি ইয়াদ ও জিকর কে হো জায়েঙ্গে। আজ তো দুনিয়া দিল মে দুনিয়া উতরি হুই হ্যায়, লিহাজা নামাজ আবি পড় কে নিকলা হ্যায়, বাহার জাকর খুদা কা জিকর নাহি করতা, বাহার জাকর দুনিয়া কা জিকর করতা হ্যায়। জব আল্লাহ কা আল্লাহ কি তা আল্লাহ কা তাআল্লুক দিল কি গহরাই মে উতরেগা, প্যারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত দিল কি গহরাই মে জব উতর জায়েগি, তো ফির মে দোস্তো ইসকি জবান কা বোল আল্লাহ আর আল্লাহ কে রাসূল আলাইহি বাতেঁ হোঙ্গি। লিহাজা মেরে ভাইও, হম আর আপ জো হ্যায় আপনি ঘরোঁ মে ইস ইলম কি মহত্ব জিন্দা করেন, আর হামারি হমে হামারে নবী নে জেসে আল্লাহ কা হক বতায়া হ্যায়, আল্লাহ কি মখলুক কে হুকুক বতায়ে হ্যায়, আল্লাহ কি মখলুক কে হুকুক আদা করনে কে লিয়ে হমে আপনি জিন্দগি মে ইস বাত কো মেহনত করনি হোগি, আর ও আল্লাহ কি মখলুক কে হুকুক মালুম করনে হোঙ্গে, আর উসকে আদা করনে কা ফিক্র আপনে তে পেদা করনা হোগা, ওয়ারনা আর আখলাক আখলাক ইয়ে হামারি জিন্দগি মে হ্যায় নারে হোঙ্গে, জব তক আখলাক হামারি জিন্দগি মে নাহি আতে নবী কি দাওয়াত দুনিয়া মে নাহি চলেগি, নবী কি দাওয়াত দুনিয়া মে চলেগি আখলাক সে, আখলাক হামারি জিন্দগি মে আয়েঙ্গে ঈমান ও ইবাদত পর মেহনত করতে করতে, জব হম সহি মেহনত করনে ওয়ালে বনেঙ্গে তো আল্লাহ তাআলা আখলাক হামারি জিন্দগি মে ও সিফাত হামিদা হামে আতা ফরমাওয়েগা, আর আখলাক কে সাথ আল্লাহ আর কোই গরজ না হো, ইয়ে দুনিয়ায়ে কমিনা হামে নাহি চাহিয়ে, ইয়ে দুনিয়ায়ে কমিনা জিনকো হ্যায় উনকো দে দো, হামে তো আল্লাহ চাহিয়ে, ہمیں تو اللہ کی رضا چاہیے, ہمیں تو اللہ کا دین دنیا میں زندہ ہو, چاہے ہماری زندگی پوری ہو جائے. ہماری مقصد زندگی یہ ہوگی اور اس دنیا کو ہم دنیا میں محنت کریں گے اور اللہ تعالیٰ شانوں سے دعا مانگیں گے تو اللہ تعالیٰ شانوں ہماری محنتوں کو قبول فرما کر خدا ہمیں بھی اپنی ابدی زندگی بنا فرما کر ہمیں اپنا بنا لے گا اور دنیا کی دنیا میں حق جو حق زندہ ہو جائے گا اور ہم حق کے زندہ ہونے کا ذریعہ قرار دیے جائیں گے اور آخر میں اللہ تعالیٰ شانوں ہمیں اپنے نبی کی نواء الحمد میں ہمیں نبی کے ساتھ ہمیں ہمارا حج فرما دے گا. তো মহতারাম দোস্ত আর বুজুর্গ বলতেছেন এই কথা যে দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার জিনিস, দুনিয়ার চিজ আর আসবাবের দ্বারা যে এরকম ভাবে আমাদের প্রয়োজন পুরা হবে, আমাদের সমস্ত চাহিদা মিটে যাবে, এরকম কোন ওয়াদা কোরআন এবং হাদিসের মধ্যে আপনাদের মিলবে না. কোরআন এবং হাদিসের কোন জায়গার মধ্যে এটা মিলবে না যে দুনিয়াবি যে সমস্ত চিজ আর আসবাব একজন মানুষের মালিকানাধীনে থাকে অথবা হইতে পারে, এই সমস্ত চিজ আর আসবাবের দ্বারা তার যে কোনো প্রয়োজন পুরা হয়ে যাবে. বলেন যে এরকম কোন ওয়াদা কোরআন আর হাদিসে নাই. বলেন যে কোরআন এবং হাদিসের মধ্যে যে ওয়াদাটা আছে সেটা হইল আল্লাহ পাকের হুকুমের পিছনে. যতগুলো হুকুম আছে ততগুলো ওয়াদা আছে, ততধিক ওয়াদা, এবং এই হুকুমগুলোর পিছনে মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ পাক ওয়াদা করতেন. এর মধ্যে কিছু গুণাবলীও আছে যেগুলো মনে করেন যে তাকওয়ার পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে, তাওয়াক্কুলের পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ভরসা. আর বলেন যে এরকম ভাবে আল্লাহর হুকুম পুরা করার পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে. আর বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ আল্লাহ পাকের হুকুমকে পুরা করবে তো আল্লাহ পাকের পক্ষ থেকে তার ওয়াদাও তার জিন্দগির মধ্যে পুরা হবে. কিন্তু মহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়াতে আজকে যে মাল আসবাব এবং দুনিয়াতে আজকে যে ডিগ্রি আর নৌকরি দেখতেছি, বলেন যে এগুলার কোনোটার পিছনে আল্লাহ পাকের ওয়াদা নেই. আসমানি এলেম তো আমাদেরকে এটাই শিক্ষা দিতেছে যে আল্লাহর হুকুমের পিছনে ওয়াদা, আর আল্লাহ পাক যেটা চান বান্দার কাছ থেকে, বলেন যে ওইটা যখন বান্দা পুরা করে তখন আল্লাহ পাকের ওয়াদা পুরা হয়। বাকি যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করছেন এগুলো তো আমাদের পরীক্ষার জন্য, আর এগুলো আমাদের যে এরকম ভাবে এগুলোর মাধ্যমে আমাদের জিন্দগির মধ্যে আল্লাহ পাকের ওয়াদাকে পুরা করাইবার জন্য নয়, বলকে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। উনি বলছেন যে এরকম ভাবে এই জন্যই ছেলেকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, বলেন যে এগুলোর মাধ্যমে জিন্দগি বনবে, আর বলেন যে মাল কামাই এটার মাধ্যমে জিন্দগি বনবে, দুনিয়ার চিজ আর আসবাব এটার মাধ্যমে জিন্দগি বনবে, যে এরকম কোন ওয়াদা নেই। উনি বলেন যে কিসের মাধ্যমে জিন্দগি বনবে, যে আল্লাহ পাকের ওয়াদা পুরা হইলে জিন্দগি বনবে, যখন আমার জিন্দগির মধ্যে আল্লাহর ওয়াদা পুরা হবে তখন আমার জিন্দগি বনবে, আর আল্লাহর ওয়াদা আমার জিন্দগির মধ্যে ওই সময় পুরা হবে যখন আমি আমার জিন্দগির মধ্যে আল্লাহ পাকের হুকুমকে পুরা করব। আল্লাহ পাক যে সমস্ত গুণাবলী পছন্দ করেন এগুলোকে জিন্দা করব। এই জন্য বলেন যে উনি বলতেছেন যে ছেলেকে ডাক্তার বানানো আর ইঞ্জিনিয়ার বানানোর ব্যাপারে আমি মানা করতেছি না। ওই যে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা, দুনিয়ার সম্পদে সম্পদশালী করা, যে এগুলোতে মানা করতেছি না বা কোনো অসুবিধা নাই। যে আগে তো ডাক্তার বানাইবার আগে তাকে তাকওয়াওয়ালা বানাই দিই, ইমানওয়ালা বানাই দিই, আর আল্লাহওয়ালা বানাই দিই, নবীর ইত্তেবা করনেওয়ালা বানাই দিই, আর তাওয়াক্কুল করনেওয়ালা বানাই দিই, তো আল্লাহ পাক তার জিন্দেগি বানাই দিবেন। আর বলেন যে এরপরে ডাক্তার বানান তো কোনো অসুবিধা নাই, আর বলেন যে এরপরে দুনিয়ার কোনো শিক্ষায় তাকে শিক্ষিত করেন কোনো অসুবিধা নাই, যেহেতু এর মধ্যে সে আল্লাহর হুকুমকে নষ্ট করবে না, নবীর তরিকাকে নষ্ট করবে না। এর জন্য ওই যে সে তাকওয়াওয়ালা বনছে, আল্লাহওয়ালা বনছে, তো আল্লাহ পাকের ওয়াদা তার জিন্দগির মধ্যে পুরা হওয়া শুরু হয়ে গেল। তো মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে আসমানি এলেম তো আমাদেরকে এটাই শিখাইতেছে যে আল্লাহ পাক যা কিছু ওয়াদা করছেন এই ওয়াদার বিশ্বাস আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর সাথে সাথে মহতারাম দোস্তার বুজুর্গ যে এরকম ভাবে আল্লাহ পাক যে সমস্ত গুণাবলীর পিছনে ওয়াদা করছেন ওই গুণাবলীগুলো, ওই সিফাতগুলো আমাদের জিন্দগির মধ্যে জিন্দা হয়ে যায়, আর এগুলোকেই জিন্দগির মধ্যে আনবার জন্য মেহনত যেটা আছে ওই মেহনতটা আমরা পুরা করা শুরু করে দিই। এই জন্য জিন্দগির কোন ক্ষেত্রের মধ্যে আল্লাহ পাকের কি হুকুম আছে আর আল্লাহ পাক কি গুণের সাথে চলতে বলছেন এগুলোকে তালাশ করা, জিন্দগির মধ্যে এটাকে পুরা করবার জন্য চেষ্টা করা, তো আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে জিন্দগির মধ্যে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে কামিয়াবি আসবে জিন্দগির মধ্যে। আজকে তো মহতরাম দোস্তার বুজুর্গ, আমরা দুনিয়াতে বিচরণ করতেছি, দিনী মাহলকে দিনী পরিবেশকে অল্প সময়ের জন্য ছাড়ার পরে ওই যে পরিবেশের মধ্যে যাই, ওই পরিবেশের দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই, ওই পরিবেশের আলোচনা তখন আমাদের জবানের মধ্যে চলে আসে। মিসাল স্বরূপ উনি বলতেছেন যে এক ব্যক্তি মসজিদ থেকে যে বাইরে পা রাখছে, মসজিদ থেকে কেবল বাইরে বের হয়েছে, আর বলেন যে বের হওয়ার পরেই দুনিয়ার আলোচনা শুরু করে দিচ্ছে, অথচ এতক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুমকে পুরা করার মধ্যে, আল্লাহ পাকের ধ্যানের মধ্যে সে ছিল। যখনই এই নামাজ থেকে সে ফারিগ হয়ে মসজিদ থেকে বাইরে গেছে, তো দুনিয়ার আলোচনা এবং দুনিয়ার ধ্যান আর ফিকির তার মধ্যে পয়দা হয়ে গেছে। কিন্তু বলেন যে না, দিনের হুকুমকে পুরা করবার পরে আমাদের দিলের মধ্যে তো এইটার এরকম প্রভাব পড়তে হবে যে দুনিয়াবি পরিবেশের মধ্যে যাওয়ার পরেও আল্লাহর ইয়াদ আর আল্লাহর স্মরণ আমাদের দিলের ভিতরে যেন বাকি থাকে, আল্লাহর ধ্যান যেন আমাদের দিলের মধ্যে বাকি থাকে। এই জন্য উনি বলেন যে মসজিদ থেকে বাইর হয়েছে নামাজ পড়ার পরে, এখন দোকানে গেছে, পরিবারের কাছে গেছে, অফিসে গেছে, সেখানেও আল্লাহ পাকের ধ্যানের সাথে এবং আল্লাহ পাকের ইয়াদের সাথে তার সময় কাটছে, আর আল্লাহ পাককে স্মরণ করে সে চলতেছে। ওই যে এই যে একদিকে যেরকম আসমানের এলেমের রোশনিতে তার জিন্দগি কাপ যাপন হইতেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ওই এলেমের ভিত্তিতে তার জিন্দগি চলতেছে, আল্লাহর হুকুম জিন্দগিতে পুরা হইতেছে, এবং এই হুকুম পুরা হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওয়াদা নাজেল হবে, এই ওয়াদাটা তার জিন্দগির মধ্যে পুরা হবে, এটার বিশ্বাস তার দিলের মধ্যে আছে। সাথে সাথে আল্লাহ পাকের ধ্যানের সাথে, আল্লাহ পাকের ভয়ের সাথে তার জিন্দগি দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যাপিত হইতেছে। এরপরে মহতরাম দোস্তার বুজুর্গ কয়েছে, সে যে আল্লাহর হুকুমের উপরে চলে আর আল্লাহর ধ্যানের সাথে চলে, এতটুকুই নয়, অন্য যত মানুষের হক আর পাওনা তার জিন্দগির সাথে সম্পর্ক যুক্ত, এই পাওনাগুলোকে আদায় করবার জন্যও সে ফিকির করে। বলেন যে এরকম ভাবেই দুনিয়ার মধ্যে যত ধরনের পাওনা, যত ধরনের মানুষের পক্ষ থেকে আমার সাথে সম্পর্ক যুক্ত, ওই যে এই সব পাওনাগুলো সে পরিশোধ করবার চেষ্টা করে। যে হকের সম্পর্ক, বলে যে এই সম্পর্কটাকে, এই হকটাকে আদায় করবার জন্য সে ফিকির করে। আর বলে যে যখন নাকি একজন মানুষ ইমানের মেহনত করবে, আর বলে যে সাথে সাথে আল্লাহ পাকের হুকুমকে পুরা করবে, আর আল্লাহ পাকের ভয় আর ধ্যান তার দিলের মধ্যে থাকবে, তো এই মানুষ কখনো একজন মানুষের হক নষ্ট করতে পারে না, কখনো একজন মানুষের হক নষ্ট করতে পারে না। প্রত্যেকের পাওনা তখন সে পরিশোধ করে দিবে, প্রত্যেকের পাওনা তখন সে আদায় করে দিবে। মহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন এই কথা যে মানুষের যে হক আদায় করবার যে যোগ্যতা, যে যেটা আখলাক বলে, একরাম বলে, অন্য মানুষের যে পাওনাকে পরিশোধ করবার জজ্বা, ওই যে এই জজ্বাটুকু যদি দাওয়াতের ময়দানেও না থাকে তাহলে এই দাওয়াতটাও চলবে না। ওই আখলাক তো এই দাওয়াতের ময়দানের মধ্যেও লাগবে, যে ওই আখলাক যখন এই দাওয়াতের ময়দানের মধ্যে পাওয়া যাবে তখন এই দাওয়াতটা মানুষের ময়দানের মধ্যে চলবে, মানুষ তখন এই দাওয়াতটাকে গ্রহণ করতে তৈয়ার হয়ে যাবে। মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে মানুষের হক আদায় করবার সাথে সাথে মহতারাম দোস্তার বুজুর্গ আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হইল যে মানুষের হক শুধু দুনিয়াবি লাইনে নয়, এই দিনী লাইনের পাওনাও তাদের কাছে পৌঁছায় দেওয়া। বলেন যে এক তো মুসলমানদের মধ্যে থেকে কিছু অংশ তো দিনের উপরে চলতেছে, আর বাকি যারা এখনো আসেনি দিনের মধ্যে তাদেরকেও আনবার জন্য যে দাওয়াতের মেহনতটা আমরা করব, এটাও ওই উঁচা আখলাকের সাথে করতে হবে, উঁচা ব্যবহারকে সামনে রেখে করতে হবে। বলেন যে যখন এই ব্যবহারকে সামনে রেখে আমাদের মেহনত হবে, তো তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। আজকে তো মহতরাম দোস্তার বুজুর্গ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুক্তাদি বনে আমাদের জিন্দগি যাপন হইতেছে। ওই ইহুদ আর নাসারা যেরকম ভাবে, যারা আজকে খোদায় পাকের দুশ্মন, তাদের অনুসরণ করে জিন্দগি যাপন হচ্ছে। আজকে মহতরাম দোস্তার বুজুর্গ এই উম্মত তো ইমাম ছিল, যে এরকম ভাবে তাদের জিন্দগি অন্যের জিন্দগির জন্য নমুনা ছিল। আজকে মহতরাম দোস্তার বুজুর্গ ওই যে নমুনাটা নাই, যে আজকে যে তারা অন্যের অনুসরণের পিছনে পড়ছে, এর মূল কারণই হইল যে ওই এক লাখের সাথে এই দাওয়াতটা মানুষের ময়দানের মধ্যে হইতেছে না, দেওয়া হইতেছে না, যার কারণে আজকে মহতরাম দোস্তার বুজুর্গ মুসলমানও যে আজকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠতে পারতেছে না, নিজেও আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে চলতে পারতেছে না। আর মোহতারাম দোস্তার বুজুর্গ, যে এরকম ভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জজবা ছাড়া, আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জজবা ছাড়া অন্য কোন জজবা দিলের মধ্যে থাকবে না, অন্য কোন গরজ আর দিলের মধ্যে থাকবে না, একমাত্র আল্লাহ পাককে রাজি করবার জজবা। আর বলেন যে যখন একজন মানুষ তার নিয়তকে ঠিক করে নেয়, আল্লাহ পাককে রাজি করবার নিয়ত করে নেয়, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান আর তাকে সহি আমলটা করবার জন্য তৌফিক দিয়ে দেন। এই জন্য অন্য কোন গরজ না আমলের মধ্যে, না মেহনতের মধ্যে, না এরকম ভাবে দাওয়াতের মধ্যে অন্য কোন গরজ রাখবো না যে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টিকে অর্জন করবার নিয়ত ছাড়া। আর বলেন যে যখন নাকি এই সন্তুষ্টিকে অর্জন করে উম্মতের উপরে মেহনত হবে, আর বলেন যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হবে আর মেহনতকে পুরা করা হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে পুরা উম্মতের জন্য যে এরকম ভাবে রাহবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, দিক নির্দেশনা দানকারী হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর বলেন যে অন্যের অনুসরণ করে, যারা আল্লাহ পাকের অনুসরণ করে না তাদের অনুসরণ করে তখন আমাদেরকে চলতে হবে না। এই জন্য আগ্রাস থেকে নিজেকে বাঁচিয়ে খালিস আল্লাহ পাকের জন্য সব কাজ করার উপরে নিজেকে তৈয়ার করতে হবে। মেরে ভাই বের আজিজ, ये दीन की अजीम मेहनत जो अल्लाह के पैगंबर नबी अलैहिस्सलाम ने हर फर्ज उम्मत के जिम्मे की थी, आज हम और आप इसमें गफलत बरत रहे हैं। इस मेहनत के छूटने की पादाश बिना पर मेरे भाइयों, हमारी जिंदगी से दीन निकला, हमारे घरों से दीन निकला, और हमारी औलादें और हमारे खानदान दीन से हटकर जिंदगी गुजारने वाले बन गए, और दुनिया में दीन का फैलना बंद हो गया। दुनिया की कौमों को जो हिदायत मिलने का रास्ता था, आज हमने अमूमी तौर पर दावत की मैं छोड़कर इसे, मेरे दोस्तों, बहुत बड़ा अपना और पूरी इंसानी के नुकसान किया है। इस पर तो हम अल्लाह से तौबा करें, माफी मांगे, अपने लिए, पूरी उम्मत के लिए, हाँ पूरी उम्मत के लिए माफी मांगे। अल्लाह, तेरे नबी अलैहिस्सलाम ने जो जिम्मेदारी हम पर रखी थी, हमने उसमें बड़ी कोताही की है, हमें माफ फरमा दे, पूरी उम्मत को माफ फरमा दे, और आइंदा के लिए इस बात को तय करें कि इंशाअल्लाह अब जो जिंदगी के अय्याम बाकी हैं और जो जिंदगी अल्लाह ने दे रखी है, उसे नबी वाले मकसद को जिंदगी का मकसद बनाकर अल्लाह का दीन दुनिया में जिंदा हो, और दीन मेरी और मेरे खानदानों में और उम्मत में दीन जिंदा हो जाए, और दुनिया की कौमों के लिए हिदायत के दरवाजे खुल जाए। इसके लिए हमें खत्म नबूवत वाली हज़रत मेहनत को अपनी जिंदगी का मकसद बनाकर जान माल की कुर्बानी के साथ अल्लाह की राह में अपने आप को ठकाना होगा और अपनी कुर्बानी देनी होगी, जैसे सहाबा ने कुर्बानी दी है। सहाबा ने अल्लाह के दिन के खातिर हर लाइन की कुर्बानी दी है। हुजूर पाक अलैहिस्सलाम ने जिंदगी पर कुर्बानी दी है। आपने जिंदगी पर दो वक्त खाना पेट भर के नहीं खाया, दो वक्त खाना आपने नहीं खाया, आपने घर में दो दो महीनों तक चूल्हा नहीं जला, और आपने इसको बर्दाश्त किया है। और साहबा ने अपने पेट पर पत्थर बांधे हैं, साहबा ने फाके बर्दाश्त किए हैं, अल्लाह की राह में तकलीफें उठाई हैं, इसलिए कि अल्लाह की राह की तकलीफें अल्लाह के यहाँ बड़ी बड़ी महबूब हैं। अल्लाह रब्बुल इज्जत ने अपने रास्ते की मेहनत करने वालों के लिए बड़ी बड़ी बशादत सुनाई है और बड़ी बड़ी खुशखबरियां दी है। अगर हम और आप इस राह में निकलेंगे, अल्लाह की राह में निकलकर मेहनत करेंगे, कुर्बानी देंगे, सबसे पहली बात तो यह है अल्लाह की मदद के हम मुस्तहिक बन जाएंगे। या अय्युहल लजीना आमनु इन तंसुरुल्लाह यंसुरकुम व युसब्बित अक़दामकुम। ओ ईमान वालो, अगर अल्लाह के दीन की मदद तुम करोगे, अल्लाह तुम्हारी मदद करेगा, और अल्लाह हालात के मुकाबले में तुम्हारे कदमों को हक पर और अपने हुक्मों पर जमा देगा। लिहाजा मेरे दोस्तों, हक पर जमने का रास्ता अल्लाह की मदद का रास्ता, अल्लाह के रास्ते की मेहनत है, अल्लाह के दीन का मददगार बनना है, और अल्लाह ने अपने हर बंदे से इसका मुतालबा किया है। या अय्युहल लजीना आमनु कूनू अंसारल्लाह, ओ ईमान वालो, अल्लाह के दीन के मददगार बन जाओ। अगर हमने दीन की मदद की बुनियाद पर दीन दुनिया में जिंदा हो, दीन को पानी पहुंचाना है, नुसरत के माने पानी पहुंचाना है, जैसे खेती को पानी पहुंचाने से खेती हरियाली हो जाती है, उसमें फल आते हैं, नतीजा आता है, ایسے جب ہم اور آپ اپنی جان اور مال کو لے کر اللہ کے راستے کی نکل کر اللہ کے دین کی مدد کریں گے, اللہ کے دین کو پانی پہنچائیں گے, اللہ دین کو دنیا میں زندہ کرے گا اور ہمیں ذریعہ و بہانے کے طور پر قبول فرما دے گا, اور آخرت میں ہمیں میدان اپنی رحمت کے آغوش جگہ عطا فرما دے گا. لہذا سب کے سب یہ طے کرو, دو رکعت ساتھ توبہ پڑھنی ہے, اپنے لیے معافی مانگنی ہے, پوری امت سے قرب سے ان کے لیے معافی مانگنی ہے, پوری امت کو توبہ کرانی ہے اپنے اس قصور پر, اور میرے دوستو فرد ہر فرد امت کو اللہ کے دین کی محنت میں لگانے کے لیے محنت کرنی ہے, اور ابھی یہیں سے نقد اللہ کی راہ میں چار چار مہینے نیت کر کے اللہ کی مدد کی یقین مدد پر یقین کرتے ہوئے اگر ہم قدم اٹھائیں گے اللہ اپنی مدد کا ہاتھ بڑھا کر ہماری مدد کرے گا اور اللہ ہم سے دین کا کام لے گا. لہذا سب بھائی اسی طرح آرام سے بیٹھے رہیں, اور تشکیل کے وقت میں دوستو اللہ نے دل میں بات رکھی اپنے آپ کھڑے ہو کے پیش کرتے رہے, تشکیل کے موقع پر کھڑے ہو کے انتظار نہیں کرنا چاہیے, بیٹھے رہنا چاہیے, اللہ کے متوجہ ہونا چاہیے کہ اللہ اس کا تقاضا میرے سے